الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم میرے محترم دوستو اور بزرگو اللہ رب العزت نے اس کائنات کی اصل دولت اور اصل سرمایہ ایمان کو قرار دیا ہے یہ اتنی عظیم دولت ہے اور اتنا طاقتور سرمایہ ہے کہ اس کے ایک ایک بول کے اوپر ساتوں زمین و آسمان ٹکے ہوئے ہیں ایمان کی دولت کا جس دن ایک بول نہیں ہوگا اس کائنات کے اندر کوئی لفظ اللہ کہنے والا نہیں ہوگا اس دن ایک کائنات کو کوئی طاقت روک نہیں پائے گی قیامت آ جائے گی اور اس کائنات کو ختم کر دیا جائے گا اور فنا کر دیا جائے گا جب اللہ کا نام نہیں تو کائنات بھی نہیں جو کچھ مشرق سے مغرب تک شمال سے جنوب تک اللہ کا غیر نظر آ رہا ہے سب فنا کر دیا جائے گا آسمان و زمین چاند سورج ستارے دریا جنگل پہاڑ حشرات الارض چرندے پرندے درندے چوپائے دوپائے جو کچھ بھی ہے حتیٰ کہ لوح و قلم ملائکہ علیہم الصلوۃ والسلام یہاں تک کہ جب ایمان کا ایک بول نہیں ہوگا اس کائنات کے تو اس دن کائنات کے اندر اللہ کا عرش بھی نہیں ہوگا کوئی چیز اس کائنات کے اندر اللہ کے علاوہ نہیں ہوگی قیامت اس دن آ جائے گی تو ایسی بڑی طاقتور چیز جس کائنات کا اصل سرمایہ یعنی ایمان کی دولت ہے نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد ایمان بولتے سنجے بھائی এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সবচেয়ে বড় পুঁজি ইমানের পুঁজি বলতেছেন যে ইমানের পুঁজি এত বড় পুঁজি এত শক্তিশালী এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর নাম একজনও বলতে থাকবে আল্লাহর নাম ইমান বলা একজনও বাকি থাকবে তো আল্লাহ জাল্লা শানুহু এই জমিন আসমান আর সৃষ্টিকে ঠিক রাখবেন বলতেছেন যে যখন একজনও আল্লাহকে স্বীকারকারী আল্লাহ বলনে বলা আল্লাহর নাম বেনে বলা থাকবে না তখন আল্লাহ জাল্লা শানুহু এই কায়নাত এবং এই সৃষ্টিকে খতম করে দিবেন শেষ করে দিবেন বলতেছেন যে আল্লাহর নাম এত শক্তিশালী এবং ঈমান এত শক্তিশালী এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে বড় পুঁজি হয়েছে ঈমান এই ঈমান যতদিন পর্যন্ত এই জমিনে একজনও ঈমানওয়ালা বাকি থাকবে তো আল্লাহ তার উসিরায় এই আসমানকে ঠিক রাখবেন জমিনকে ঠিক রাখবেন সৃষ্টিকে ঠিক রাখবেন গ্রহ নক্ষত্র সমস্ত মখলুককে ঠিক রাখবেন আর যখন জমিনে একজনও আল্লাহকে স্বীকারকারী আল্লাহর নাম দেনওয়ালা বাকি থাকবে না তো আল্লাহ জাল্লা শানুহু এই জমিনের এক একটা মখলুককে খতম করে দেবেন বলতেছেন যে পশু পাখি খতম হবে আসমান আর জমিন পথ খতম হবে পাহাড় পর্বত খতম হবে এমনকি আল্লাহ জাল্লা শানুহুর বড় বড় মখলুক রূহ কলমের ফেরেশতারা পর্যন্ত খতম হবে এমনকি আল্লাহ পাকের আরশ পর্যন্ত বাকি থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া আর সমস্ত জিনিসকে আল্লাহ কুদরতের দ্বারা খতম করে দিবেন বলতেছেন যে এই ঈমান এত শক্তিশালী ঈমান এত বড় পুঁজি এর উপরে আল্লাহ এই জমিন আসমানকে ঠিক রাখতেছেন আর যখন ঈমান থাকবে না তো আল্লাহ সব কিছুকে খতম করে দেবে দোস্ত বুজুর্গ মশরক সে লেকে মগরিব তক আর শুমাল সে লেকে জুনুব তক ফৈলি হুই ইনসানিয়ত আর জিন্দগি কে তমাম শোবো কি কামিয়াবি اللہ رب العزت نے اسی ایمان کی دولت کے اوپر رکھی ہے، یہ سرمایہ ہے۔ تو آدمی جس شعبے میں ہوگا، جہاں کہیں بھی ہوگا، اللہ اسے سربلند فرمائیں گے۔ دنیا اور اسباب دنیا کے اوپر اللہ کا کوئی وعدہ نہیں ہے، سارے وعدے اللہ کے ایمان کی بنیاد کے اوپر ہیں۔ اگر یہ دولت ہے اور اس دولت کی محنت ہے تو آدمی کو اللہ رب العزت کچے جھونپڑوں کے اندر ہے، خدا اسے وہاں بھی کامیاب کریں گے، اور اگر یہ دولت نہیں ہے تو یہ محلوں کے اندر بھی تباہ اور برباد ہوگا۔ جس دن مدینہ منورہ کے اندر کسرا کا خزانہ پڑا ہوا تھا فاروق اعظم رضی اللہ تعالی عنہ کی ٹھوکروں میں، اور 90 کروڑ کا تاج کسرا کی مدینہ کی سڑک کے اوپر پڑا ہوا تھا، اس دن دنیا کے اعتبار سے فاروق اعظم رضی اللہ تعالی عنہ کا حال یہ تھا کہ ان کے کرتے میں پیوند لگے ہوئے تھے، دنیا کی قلت کا عالم یہ، لیکن دنیا کی سب سے بڑی طاقت ٹھوکر میں پڑی ہوئی ہے ایمان کی بنیاد کے اوپر۔ تو اللہ رب العزت ہر شعبہ زندگی کے اندر وانتم لعنون ان کنتم مومنین، کیا بات کرتے ہو، لنحیینہم حیاتاً طیبہ، ایسی پاکیزہ زندگی دیں گے تمہیں اس ایمان کی بنیاد کے اوپر کہ جو پاکیزہ زندگی تمہیں کسی جگہ کسی دوسرے کا محتاج بننے کا موقع نہیں دے گی، تمہارا ہر مسئلہ اللہ اپنی قدرت سے حل فرمائے، تمہیں کسی کے سامنے ہاتھ پھیلانے کی ضرورت نہیں ہے۔ تو ایمان بھائی کرا تھا، اس کو اللہ رب العزت نے اصل سرمایہ بنایا ہے، اور ہمیں اس دنیا کے اندر جو 60-70 سال 80 سال کی زندگی اللہ نے مومن کو عطا فرمائی ہے، وہ اسی پونجی کو بنانے کے لیے دی ہے کہ محنت کر کے یہ پونجی اتنی بنا لو کہ زندگی کے ہر شعبے میں، حیات کے اندر، موت کے وقت میں، قبر کے اندر، حشر میں، نشر میں، سوال و جواب کے وقت، ہر جگہ وہ ایمان کام آئے۔ اس کے لیے اللہ نے یہ تھوڑی سی زندگی اپنے قلم سے ہمیں عطا فرمائی۔ بہت سنجے بھائی، دنیا مدھے پورو تھے پشچم پنت اتر تھے دکن پنت جت مانوش بسباس کرتے سمست مانوشر سمست شعبار کامیابی اور سفلتا ایک متر اللہ جل شانہ ایمان مدھے رکھیں۔ مانوش جی شعبار مدھے آسے وہی شعبار مدھے جدی سے ایمان ساتھ تھے تو اللہ سیکھنے تک کامیاب کربین سفلتا دیبین، سیکھنے سے سفل کام ہوبے۔ بہت سنجے মানুষের সফলতার কামিয়াবি একমাত্র আল্লাহ জাল্লা শানুহু ইমানের মধ্যে রাখছেন। ইমান যদি থাকে, ইমান ওয়ালা যে কোনো অবস্থায় আছে, যদি নাকি ইমানের সাথে সে কাঁচা ঝুঁকির মধ্যেও থাকে, সেখানেও সে কামিয়াব হবে। আর যদি ইমান ছাড়া দালান কোটা অট্টালিকার মধ্যে থাকে, সেখানেও সে নাকাম হবে। আল্লাহ জাল্লা শানুহু মুসলমানদেরকে এই শিক্ষা দিয়ে বলতেছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন কিসরার সম্পদ মদিনার মধ্যে পড়া ছিল, বলতেছেন যে তার তাজা টুপি 90 কোটি টাকা দামের ছিল, মদিনার মধ্যে পড়া ছিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শরীরের গায়ের যে জামা তার মধ্যে তালি লাগানো ছিল। বলতেছেন যে অথচ আল্লাহ জাল্লা শানুহু এত বড় শক্তিকে, ইমানের শক্তিতে পরাজয় করে আল্লাহ মুসলমানদের পায়ের তলায় নিয়ে আসছেন। বলতেছেন যে ভাই, মুসলমানদের কামিয়াবি আর সফলতা একমাত্র আল্লাহ জাল্লা শানুহু ইমানের মধ্যে রাখছেন। এই ইমান যখন আসবে, আল্লাহ তার মাথাকে উঁচা করবেন, সর্বজায়গায় সর্বস্থানে সে কামিয়াব হবে, সফলতা লাভ করবে। আল্লাহ জাল্লা শানুহু তাকে হায়াতে তাইয়্যিবা দিবেন, হায়াত ওয়ানুহিয়্যিহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে হায়াত তাইয়্যিবা দিবেন, পবিত্র জিন্দগি দিবেন, চায়নার সুকুনের জিন্দগি দিবেন, নিরাপত্তার জিন্দগি দিবেন, সুখার শান্তির জিন্দগি দিবেন, ইজ্জতার সফলতার জিন্দগি দিবেন। যদি ইমান তার মধ্যে থাকে, বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে যে হায়াত দিচ্ছেন, অল্প হায়াত, 60-70 বছরের হায়াত, এই হায়াত এই জন্যই দিচ্ছেন যে আমি সর্ব অবস্থায় মেহনত করি, আমার ওই ইমানকে মজবুত আর শক্তিশালী করি, ওই ইমানকে আমি হাসিল করি, এই ইমান আমার সর্ব জায়গায় লাগবে। আমি ইমানকে হাসিল করি যখন দুনিয়ার সবার মধ্যে আমি জীবনযাপন করব, ইমানের সাথে জীবনযাপন করব, ইমানকে মেহনত করে মজবুত করব, ইমানের মেহনত চলতে থাকবে। তো বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু তাকে সর্ব জায়গায় কামিয়াব করবেন, সর্বজায়গায় সফলতা দিবেন, মৃত্যুর আগেও তার সফলতা, মৃত্যুর পরেও তার সফলতা ইমানের সাথে। আব দোস্ত ওর বুজুর্গ, ইমান কে বোল কো ইতনা বোলা যায়, ইতনা বোলা যায় কি জব ইমান কা বোল জুবান সে নিকল রহা হো তো ইমান কা মাসেবা জো কুছ ভি হে মালুম নজর আ রহা হো। ইতনি মেহনত কি জায়ে কি আল্লাহ কা নাম লিয়া যা রহা হো তো আল্লাহ কে নাম কে আলাওয়া জিস ওয়াক্ত হামারি জুবান সে আল্লাহ কা নাম নিকল রহা হো উস ওয়াক্ত কায়নাত কি হর শে হমে মুর্দা নজর আ রহি হো। জো কুছ ভি হে কায়নাত কে অন্দর করনে ওয়ালি জাত সিরফ তনহা আল্লাহ কি হে, বাকি সারা কে সারা জো হে ইয়ে মিট্টি কা ঢের হে। ইসকে অন্দর থোড়ি বহুত জো হায়াত নজর আ রহি হে, হরকত ও সুকুন ইয়ে উস ওয়াক্ত তক হে জব তক কি আল্লাহ কা আমর হে, আর জিস দিন আল্লাহ কা আমর নাই হোগা তো ইয়ে সারি হরকত ও সুকুন খতম হো চুকি হোগি। জিতনি ভি হরকত ও সুকুন হে ইয়ে সিরফ আল্লাহ কে আমর কি ওজে সে হে, আর আল্লাহ নে আরজি তোর পর ইন চিজো কে অন্দর ইয়ে চিজ রাখি হে, জব তক চাহতে হে মৌজুদ হে, আর জব চাহেঙ্গে নিকাল লেঙ্গে। কব্জা ইনকা ইন চিজো কে উপর ইন সিফাত কে উপর নাই হে, কব্জা আল্লাহ হি কা হে। আগর মৌত ও হায়াত ইজ্জত ও জিল্লত কামিয়াবি ও নাকামি ইন চিজো মে নজর আ রহি হে তো উস মৌত ও হায়াত ইজ্জত ও জিল্লত ও কামিয়াবি নাকামি কে উপর কব্জা আল্লাহ হি কা হে। দবা মে শিফা নজর আ রহি হে, মগর উস শিফা কে উপর কব্জা আল্লাহ হি কা হে, জিসে চাহেঙ্গে শিফা মিলেগি আর জিসে চাহেঙ্গে শিফা নাই মিলেগি। ডাক্তার কে ইয়াহ জানে কে বাদ ডাক্তার তো ইয়ে কহতা হে কি আপকো ইতনি বড়িয়া হমনে দবা দে দিয়ে, ইতনা বড়িয়া ইঞ্জেকশন আপকো লগায়া হে, ইতনা মাসকুলার ইয়ামিনস এসা ইঞ্জেকশন লগায়া হে কি আব ইস ইঞ্জেকশন কে বাদ আপকো কিসি দবা কি জরুরত নাই হে, ইয়ানি ইস ইঞ্জেকশন কে লগনে কে বাদ আপ ঘর জানে কি বজায় সিধে কব্রস্তান চলে যায়েঙ্গে, দবা খানে কা মৌকা নাই মিলেগা দোবারা। তো আল্লাহ রব্বুল ইজ্জত কে হাত মে শিফা হে কিসি সুরত সে কায়নাত কি জিতনি ভি চিজে হে আপনি হর হরকত ও সুকুন কে অন্দর আল্লাহ কে আমর কি মোহতাজ হে। ছোটি মখলুক হো ইয়া বড়ি মখলুক হো, চিউটি জেসা হকীর কীড়া জো দূর সে নজর ভি না আয়ে উঙ্গলি মে মসল দিয়া যায়ে, এসা হকীর ও কমজোর কীড়া আপনে বুজুদ মে ফকা মে তাহফুজ মে ওর পরবরিশ মে জিতনা আল্লাহ কা মোহতাজ হে, খুদা কে কসম জিব্রাইল জেসা ফরিশতা ভি উতনা হি আল্লাহ কে আমর কা মোহতাজ। জিব্রাইল ভি আল্লাহ কা গায়র, জো কুছ হে কায়নাত কে অন্দর আল্লাহ কা গায়র, হর লম্হা আপনি হর হরকত ও সুকুন কে অন্দর আল্লাহ কে আমর কা মোহতাজ। নাম এসে লিয়া যায়ে আল্লাহ কা, এসে নাম লিয়া যায়ে কি কায়নাত থরাতি হুই নজর আ রহি, বদন কে জিসম কে রোমতে খড়ে হো রহে হো। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আল্লাহ কা নাম লেনা জানতে থে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনে পাক হাত মে লেতে কবি চুমতে কবি সর পে লগাতে কবি পেশানি পে কবি সিনে পে আর ফরমাতে কি হাযা কালাম রব্বি, ইয়ে মেরে পরবরদিগার কা কালাম হে, উস পরবরদিগার কা জো সাতোন জমিন ও আসমান কা আর কায়নাত কি হর মখলুক কা পালনে ওয়ালা আর পয়দা করনে ওয়ালা হে। ইয়ে কহতে কহতে ইতনি হাইবত তারি হোতি থি কি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহোশ হোকে গির জায়া করতে। তো সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আল্লাহ কা নাম লেনা জানতে থে কি জব আল্লাহ কা নাম লিয়া তো কায়নাত কে অন্দর আল্লাহ কা গায়র জো কুছ ভি হে উনহে মুর্দা নজর আ রহা থে। তো বলতেছেন যে ভাই ইমানের কথা এত বেশি আমরা বলবো সর্বস্থানে সর্বজায়গায় এত বেশি বলবো, মুখে এত বেশি ইমানের কথা বলবো, প্রত্যেকের সাথে ইমানের কথা বলবো, প্রত্যেক জায়গায় ইমানের কথা বলবো, এত বেশি ইমানের কথা বলবো। বলতেছেন যে ইমানের কথা বলতে বলতে আমাদের দিনের ভিতরে আল্লাহ ছাড়া সমস্ত মখলুকের কোন স্থানই না থাকে। বলতেছেন যে সমস্ত মখলুক মৃত জানোয়ারের মতোই মনে হয়, সমস্ত মখলুক মুর্দা মনে হয়। বলতেছেন যে ইমানের কথা এত বেশি বলবো, এত বেশি আলোচনা করব সর্বস্থানে, এত বেশি আলোচনা করব যাতে সমস্ত মখলুক আমাদের দিল থেকে বাহির হয়ে যায়, তার প্রভাব আমাদের দিল থেকে বাহির হয়ে যায়। বলতেছেন যে ভাই ইমান এটা কি বলা হয় যে আল্লাহ জাল্লা শানুহুর ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসে, সমস্ত মখলুকের অবস্থান আমাদের দিল থেকে বাহির হয়ে যায়, প্রভাব আমাদের দিল থেকে বাহির হয়ে যায়। বলতেছেন যে দুনিয়ার মধ্যে যত মখলুককে আমরা হরকত করতে দেখতেছি, ঘোরাচড়া করতে দেখতেছি, চলাফেরা করতে দেখতেছি, এইগুলি তার নিজস্ব কোন ক্ষমতায় করতেছে না, এইগুলির মধ্যে আল্লাহ জাল্লা শানহুর কুদরত রয়ে গেছে, আল্লাহ জাল্লা শানহুর কব্জা রয়ে গেছে, আল্লাহ জাল্লা শানহুর বলতেছেন যে হুকুম রয়ে গেছে, আল্লাহর হুকুম যতদিন থাকবে এইগুলি লড়াচড়া করতে পারবে, আর যখন আল্লাহর হুকুম থাকবে না এইগুলির নিজস্ব কোন স্বাধীনতা নাই, সে লড়াচড়া করতে পারে, সে চলতে পারে এবং তার হাতে কোন ভালোমন্দের শক্তি আছে। বলতেছেন যে ভাই যখন আল্লাহর হুকুম আসবে এই সমস্ত মখলুক ধ্বংস হয়ে যাবে। বলতেছেন যে এই ইয়াকিন আমাদের দিলের ভিতরে পয়দা হয়। বলতেছেন যে ঔষধের মধ্যে সুস্থতা, এটা ঔষধের কোন ক্ষমতা না, এটা আল্লাহর হুকুমে হয়। বলতেছেন যে যখন ডাক্তার ঔষধ দেয় তখন ডাক্তার তো মনে করে এই কথা যে আমি ঔষধ দিয়েছি, এখন তোমার এত ভালো ঔষধ দিয়েছি, এত শক্তিশালী ঔষধ দিয়েছি, তুমি ভালো হয়ে যাবে। ভালো হওয়া না হওয়া ঔষধের সাথে কোন সম্পর্ক নাই, একমাত্র আল্লাহ জাল্লা শানহুর হুকুমে হয়, আল্লাহ জাল্লা শানহুর কব্জায়, কুদরতের মধ্যে আল্লাহর হুকুম হবে সুস্থ হবে, আল্লাহর হুকুম হবে না কখনো ঔষধের দ্বারা সুস্থ হইতে পারে না। এইভাবে সমস্ত মখলুক আল্লাহ পাকের হুকুমের মোতাবেকই, সমস্ত মখলুক চলাফেরার মধ্যে সর্ব অবস্থায় আল্লাহ পাকের হুকুমের মোতাবেকই। বলতেছেন যে একটা ক্রীড়া, যেই ক্রীড়াকে চোখে দেখা যায় না তাকে দেখতে হইলে বড় ভালোভাবে দেখতে হয়, এত ছোট ক্রীড়া। এই ক্রীড়া যেরকম আল্লাহ পাকের মুখাপেকি, আল্লাহ পাকের হুকুমের মুখাপেকি, সর্ব অবস্থায় সে চলার মধ্যে, সে লালিত পালিত হওয়ার মধ্যে, সে দুনিয়ার মধ্যে বাকি থাকার মধ্যে যেরকম সে আল্লাহর হুকুমের মুখাপেকি, তদরূপেই ইব্রাহিম আলাইহিসসালামের মতো এত বড় মখলুক আল্লাহ পাকের হুকুমের মুখাপেকি, আল্লাহ পাকের কুদরতের মুখাপেকি, সে নিজস্ব কোন শক্তিতে না থাকতে পারবে, না খতম হইতে পারবে, না চলাফেরা করতে পারবে। বলতেছেন যে ভাই সমস্ত মখলুক আল্লাহ পাকের হুকুমের মুখাপেকি, ইমানের কথা এত বেশি বলা, এত বেশি বলা, সর্বস্থানে বলা, যাতে আমাদের দিলের ভিতরে এই কথার ইয়াকিন বসে যায়, আমাদের দিল এই ইয়াকিনের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলতেছেন যে ভাই আমাদের দিল যাতে, আমাদের দিলের ভিতরে এই ইয়াকিন বসে যায় যে সমস্ত মখলুক আল্লাহ পাকের হুকুমের মোতাবেকই, যাতে আমরা আল্লাহর নাম নিতে এরকম ভাবে নেওয়া, যাতে আমাদের ইমান দিন দিন বাড়তে থাকে, আমাদের দিলের ভিতরে এর প্রভাব পড়তে থাকে, আল্লাহর নামকে এমন সুন্দর ভাবে নেওয়া। হযরত আকরামা রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর কালামকে পড়তেন, বলতেছেন যে আল্লাহর কালামকে পড়তে পড়তে কখনো মুখে চুমা দিতেন, কখনো কপালের সাথে লাগাইতেন এবং বলতেন যে আমার আমার রবের কালাম, আমার আল্লাহর কালাম। এই কথা বলতে বলতে এমন অবস্থা হইত যে উনি এমন ভয়ে কম্পিত হয়ে যাইতেন, ভয়ের কারণে তিনি বেহোশ হয়ে পড়ে যাইতেন। বলতেছেন যে ভাই ইমানের অবস্থা এই ছিল, আল্লাহর নাম নেওয়ার অবস্থা এই ছিল যখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইমানের লাইনে মেহনত করতেন, তো আল্লাহ জাল্লা শানহু ওনাদের দিলের ভিতরে ইমানের একটু শক্তি আর কুব্বত দান করতেন। দোস্তর বুজুর্গ, ইস কায়নাত কে জর্রে জর্রে পর সিরফ ওর সিরফ আল্লাহ কি হুকমরানি হে, সহরা কে জর্রাত হো, জঙ্গলাত কা দরখতো কা পত্তা পত্তা হো, সমুন্দর কি মৌজ, হাও কি লহরে, এক এক চিজ কে উপর আল্লাহ কি সৌ ফিসদ হুকমরানি, জো কুছ ভি পয়দা হোনে সে লেকর কে ওর মৌত তক, জিস মখলুক কে সাথ জো কুছ ভি হোনা হে, রোল হে অল আল্লাহ নে উসকো মুকদ্দর কর দিয়া হে, দরখত কা কৌন সা পত্তা হাওয়াও মে আঁধিও মে কিতনি মর্তবে হিলেগা, সহরা কি রেত কা কৌন সা জর্রা কহাঁ সে উড় কর কে কহাঁ জাকে গিরেগা, আঁধিও মে ওর তুফানো মে রোল হে অল, ইয়ে সব আল্লাহ নে মুকদ্দর কর দিয়া হে, ওর জো কুছ মুকদ্দর কর দিয়া হে উসকে আলাওয়া কুছ হো নহি সকতা হে, হামারে করনে ধরনে সে, হামারে হোনে না হোনে সে, সারে ইনসান দুনিয়া কে জমা হো যায়, সারে তাকতর, সারে হুকমরান, সারে হাকিম মহকুম, আর সারে মালায়েকা আলাইহিম সালাত ওয়া সালাম, ইহা তক কে সারে আউলিয়া আল্লাহ, গৌস কুতুব আকতাব, আর সারে আম্বিয়া আলাইহিম সালাত ওয়া সালাম, جمع ہو جائیں اور جمع ہو کر کے درخت کے ایک پتے کو ہلانا چاہے تو خدا کی قسم اللہ کے امر کے بغیر درخت کے ایک پتے کو ہلا نہیں سکے. ذرے ذرے پر اللہ کی حکمرانی ہے, وہ ایسا قادر مطلق ہے. ایمان صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کا جو ایمان یہ بنا تھا جس کے اوپر حضور صلی اللہ علیہ وسلم نے صحابہ کو اٹھایا, یہ ایمان مسجد کے اندر بنا تھا. صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کا تو حال یہ تھا کہ روزانہ ایمان کی حلقے قائم کرتے, اور ایمان کی حلقے مسجد کے اندر قائم کرنے کے بعد اعمال دعوت مسجد کے اندر قائم کر کے, اور اس کے بعد پھر مسجد کے اطراف میں گلیوں میں کوچوں میں ایک ایک کے پاس جا کر کے اس کی خوشامد کر کے مسجد کے فضائل بیان کرتے ہوئے کہ آدمی اللہ کے دین کی ایک بات سننے کے لیے, سیکھنے کے لیے یا سکھانے کے لیے مسجد کی طرف قدم اٹھاتا ہے تو اللہ پاک ایک مقبول حج کا ثواب عطا فرماتے ہیں. یہ بدائے سناتے ہوئے ایک ایک آدمی کو اٹھا کر کے لا کر کے ایمان کے ان حلقوں میں جوڑا کرتے تھے. چلو ہمارے ساتھ تھوڑی دیر کے لیے آ جاؤ, اپنے اللہ کا تذکرہ کر لیں, اپنے اللہ کی بڑائی اور کبریائی کو بیان کر لیں. آ جاؤ, حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں کہ ہم جو تمہیں ملاقات کر کے ایک ایک کو لا کر کے یہاں جوڑتے ہیں اس کی وجہ سے ہمارے ایمان میں اضافہ ہوتا ہے. جب اللہ کی بڑائی اور کبریائی کے واقعات ہم سنتے ہیں, اذا تکرر الکلام على السمع تکرر في القلب, بار بار جب اللہ کی بڑائی اور کبریائی کو ہم سنتے ہیں تو اس کی وجہ سے ہمارے دل کے اندر ایمان اترتا ہے اور جمتا ہے. یہاں تک کہ ہوا ان حلقات کی وجہ سے صحابہ خود فرماتے ہیں کہ اب اگر جنت اور جہنم کو بھی ہمارے سامنے لا کے رکھ دیا جائے تو ہمارے ایمان کے اندر ایک رائی کے دانے کے برابر اضافہ نہیں ہوگا. اتنی تکرار ہو رہی ہے ایمان کے حلقوں میں. ایمان کے مذاکرے کے ذریعے سے حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ, حضرت عبی بن کعب رضی اللہ تعالیٰ عنہ, حضرت معاذ بن جبل رضی اللہ تعالیٰ عنہ, حضرت ابو ہریرہ, یہ سب صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین, یہ جو ہے یہ وہ لوگ ہیں کہ جن کے ایمان کی قسمیں کھائی جائیں. یہ کامل ایمان والے لوگ گشت کر رہے ہیں, اور جن کے اوپر گشت کر رہے ہیں وہ بھی کامل ایمان والے ہیں. کامل ایمان والے کامل ایمان والوں پر گشت کر کے ان کو لا کر کے ایمان کے حلقوں میں, کمال ایمان کے مذاکرے کے حلقوں میں, جس سے ایمان میں مزید اور اضافہ ہوا, ان حلقوں میں لا کر کے ایک ایک کو لا کر کے جوڑ رہے ہیں, اور ایمان کے حلقوں میں جمع کرنے کے بعد پھر اللہ کی بڑائی اور تذکرے کے بڑائی اور کبریائی کے ذریعے سے ان کے ایمان کے اندر اضافہ ہو رہا ہے. آ کے بیٹھتے ہیں, آؤ بیٹھیں, تذکرے کریں اللہ کی بڑائی اور کبریائی کے کہ اللہ رب العزت کتنے کریم ہیں اور کتنے رحیم ہیں. اتنا تذکرہ کرو اللہ کا, اتنا تذکرہ کرو کہ جس صورت سے بچہ اپنی تمام تر حاجات میں اور تمام تر ضروریات میں باپ کی موجودگی میں مطمئن ہوتا ہے کہ مجھے کسی مسئلے کی کیا فکر ہے, میرا باپ کروڑ پتی میرے ساتھ میں انگلی پکڑ کے چل رہا ہے, مجھے جہاں کہیں کوئی ضرورت ہوگی میری میں مسئلہ حل ہو جائے گا, کوئی دیکھے گا تیری یاد سے میرا باپ موجود. اس بچے سے زیادہ یقین اللہ کی ذات کے اوپر ہو جائے کہ ہمیں دنیا میں کسی کا کیا غم ہے, ہمارا اللہ جو رحیموں کا رحیم اور اتنا بڑا کریم کہ ساری دنیا کی ماؤں کی محبت جتنی بھی ہو سکتی ہے, ساری دنیا کی ماؤں کی محبت جمع کر دی جائے, اس محبت کے مقابلے میں اللہ کو اپنے نافرمان بننے سے ان ساری محبتوں سے ہزاروں گنا زیادہ محبت. اللہ رحیم و کریم ہے, ایسا رحیم و کریم کے جیسے رحم و کرم کا ہم اندازہ نہیں کر رہا ہوں. اپنے اللہ کے رحم و کرم کا تذکرہ کرے بیٹھ کر کے. محشر کا دن حساب و کتاب کا دن جو ہوگا, وہ حساب و کتاب کا دن, عدل و انصاف کا دن بھی ہوگا, اور اللہ کے رحم و کرم کے مظاہرے کا بھی دن ہوگا. اس دن اللہ کے رحم و کرم کا مظاہرہ بھی ہوگا, ایک ایک پائی کا حساب لیا جائے گا. لیکن اسی میں اللہ رب العزت, اللہ تو اللہ ہے اور یہ گنہگار بھی صحیح, لیکن بندہ تو اللہ ہی کا ہے, کسی دوسرے کا تو نہیں ہے. دو آدمی لائے جائیں, رجسٹر پوچھا جائے گا, سارے گناہ ہی گناہ بڑے ہوئے ہیں. ارے بھائی کیا ہوا, کوئی بدھ ہے کاہے اتنے سارے گناہ تمہارے؟ کوئی ڈنڈا لیے کھڑا ہوا تھا, کوئی لٹ لیے کھڑا تھا کہ گناہ کرو اتنا پا رہی ہے؟ کہے گا کہ اللہ کوئی بدھ نہیں, دانستہ گناہ ہوئے ہیں. کوئی اور ہوتا تو وہاں سے ہم کہہ بھی سکتے تھے, لیکن یہاں تو بات نہیں بنے گی. آپ تو دل کے حال کو بھی جانتے ہو جان بوجھ کے. اللہ رب العزت کہہ دیں گے اچھا جاؤ اس کو جہنم میں لگ. اب یہ اتنی تیزی سے بھاگے گا جہنم کی طرف کہ معلوم ہوتا ہے وہاں رسولے بٹ رہے ہیں, اگر دیر ہو جائے گی تو ختم ہو جائے گی. اللہ دیکھیں گے بہت, اور دوسرا لایا جائے گا, دوسرے کو کھولا جائے بھائی کیا عمر ہے, کوئی عمر نہیں ہے. اللہ جان بوجھ کے کی ہے, اچھا کوئی جہنم کا فیصلہ ہو جائے گا, لیکن یہ بہت دھیرے دھیرے جائے گا. بار بار مڑ مڑ کر کے اللہ کی طرف دیکھتا ہوا جائے گا. اللہ کو یہ دونوں کی بات بڑی عجیب سے لگے گی. اللہ پاک بلائے اور اس سے پوچھیں گے پہلے والے سے تمہیں معلوم ہے کہاں کا فیصلہ ہوا تھا؟ کہے گا کہ اللہ معلوم ہے, دنیا کی آگ سے ہزاروں گنا تیز آگ کے اندر جلنے کے لیے آپ نے فیصلہ کیا تھا. تو اللہ کہیں گے تم تو ایسا دور رہتے جیسے معلوم ہوتا ہے کہ اگر دیر ہو جائے گی تو ہماری بدائی ختم ہو جائے گی. کہاں ہے اللہ؟ اس لیے نہیں, دنیا میں اس خیال سے دور رہے تھے کہ دنیا میں آپ نہیں تھے, آپ کی لاپرواہی ہوئی تو ہزاروں گنا تیز آگ بھی جلنا پڑ رہا ہے. آپ نے فیصلہ کیا ہے, یہاں تو آپ سامنے ہیں. اگر یہاں آپ کے حکم میں ذرا بھی کاہلی ہوئی تو پتہ نہیں کتنی اور تیز آگ کے اندر آپ جلنے کا فیصلہ کرتے ہیں. یہ ڈر تھا جس کی وجہ سے میں دوا جا رہا تھا. اللہ کو یہ بات بہت پسند آئی, میرے بندے کے دل میں ڈر تو میرا ہی ہے, کسی اور کا تو نہیں ہے. اچھا ٹھہر جاؤ, دوسرے سے پوچھیں گے بھائی تم کو کیا ہوا تھا, دھیرے دھیرے جا رہے تھے. وہ کہے گا کہ ہم نے دنیا میں سنا تھا کہ اللہ رب العزت نے محبت اور کرم کے سو حصے کیے ہیں, نندانے میں اپنے پاس رکھے ہیں اور ایک حصہ پوری دنیا کو بات کیا ہے. تو میں یہ سوچ رہا تھا کہ اس حصے میں پتہ نہیں کون سا حصہ میری ماں کو ملا ہوگا, جس کا حال یہ تھا کہ اگر میں دنیا میں کبھی آگ کی طرف ہاتھ بڑھاتا تو میری ماں مجھے روک دیا کرتی تھی, میرا بچہ چل جائے. تو اس حصے کا حال یہ تھا, وہ آپ کے پاس تو نندانوے حصے ہیں, آپ کب برداشت کریں گے کہ آپ کا بندہ آگ کے اندر جلے؟ جب مانی برداشت کریں آپ کیسے برداشت کریں گے؟ آپ نے اس سے وقت کیا ہے اور تھوڑی دیر میں آپ کو جب رہن کا غلبہ ہوگا تو آپ بلا رہیں گے ہماری. اسی وجہ سے ہم دھیرے دھیرے جا رہے تھے اور بار بار مڑ کے دیکھ رہے تھے, اس لیے دیکھ رہے تھے کہ شاید اب آپ بلا لیں. اور پیسہ کیا اللہ آپ نے بلا لیا, آپ کو کرم آئی گیا, طرف آ گیا, رہوا گیا, آپ نے بلا لیا. پہلے سے پیشوتی اس نے کر لی. اللہ کو دونوں کی یہ باتیں بڑی پسند آئی. وہ بندہ ہمارے ڈر کے بھاگ رہا, گردن کی وجہ سے بھاگ رہا تھا, اور یہ ہمارے رحم و کرم کی امید بھی آئی. دونوں کو اللہ ہی کی نسبت کے اوپر دونوں تک رہیں گے. اللہ کو یہ بات اتنی پسند آئے گی, اللہ فرمائیں گے اچھا جاؤ ہم نے تم دونوں کو معاف کر دیا اور جنت کے لیے فیصلہ کر دیا. ارے اتنا تیز بھاگیں گے یہ سر پر دوڑیں گے کہ ایسا نہ ہو تو فیصلہ بدل جائے. بہت تیزی کے ساتھ اللہ کو ان کی یہ دوڑ دیکھ کر کے اللہ کو ہنسی آئی. صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ اور آیا نہیں, جب اللہ کو ہنسی آئی تو مجھے بھی ہنسی آئی. تو حضرت علی رضی اللہ تعالیٰ نے فرمایا کہ اللہ کے رسول جب آپ کو ہنسی آئی تو پھر ہمیں بھی ہنسی آئی. ان واقعات کو آؤ بیٹھو ایمان کے حلقوں میں بیٹھ کر کے اللہ کی کریمی اور کریمی اور اس کی کبریائی اور اس کی بڑائی کے واقعات آؤ تمہیں, تاکہ ان واقعات کے ذریعے سے ہمارے ایمان کے اندر اضافہ ہو اور اللہ کا تعلق ہمارا مضبوط ہوتا چلا جائے. تو بولتے تھے جو بھائی دنیا بچوں کی اوستھا چلتے تھے, سب اللہ حکمی ہوتے تھے, ایک ایک گھر طرح پت ہوتے تھے اللہ حکمی ہوتے تھے, এই নদী যত হরকত হইতেছে আল্লাহর হুকুমে হইতেছে, দুনিয়ার মধ্যে যত মতলব চলতেছে আল্লাহর হুকুমে হইতেছে. বলতেছেন যে একটা গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া ধরতে পারে না, দুনিয়ার মধ্যে যত গাছ আছে এবং গাছের যত পাতা আছে এই সমস্ত পাতার হরকতের এলিম আল্লাহ জাল্লা সাআলাহর নিকটে আছে, আল্লাহর হুকুমেই হইতেছে. দুনিয়ার কোন মতলব নিজস্ব কোন শক্তিতে নিজস্ব কোন ক্ষমতায় সে চলতে পারে না, আল্লাহ পাকের কব্জা সে চলতেছে, আল্লাহর হুকুমেই সে চলতেছে. বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু জানেন একটা একটা বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু জানেন একটা ফিরা পর্যন্ত যে হরকত করতেছে এটাও আল্লাহ জানেন, একটা ঘোড়া গাড়ি যে এক জায়গা থেকে অপর জায়গায় যাবে এটাও আল্লাহ পাক জানেন, কখন যাবে, কোন বাতাসের সাথে যাবে, বাতাসের অবস্থা, নদীর হরকত, এই সমস্ত অবস্থা আল্লাহ তাআলা জানেন। বলতেছেন যে এই সমস্ত মাখলুকের নিজের সকল ক্ষমতায় কিছু করতে পারে না, একমাত্র আল্লাহ পাকের হুকুমে হয়। এই কথা এত বেশি আলোচনা করা, এত বেশি আলোচনা করা যে আমাদের ইমান দিন দিন বাড়তে থাকে। বলতেছেন যে ভাই, প্রথম দিনে আল্লাহ তাআলা সারহ সমস্ত মাখলুকের সমস্ত অবস্থাকে নির্ধারিত করে দিচ্ছেন। বলতেছেন যে পাতা কত কতবার রোলবে, কোন গাছের পাতা কখন রোলবে এটাও আল্লাহ পাক ঠিক করে দিচ্ছেন। বলতেছেন যে দুনিয়ার মধ্যে যত মাখলুকের যত অবস্থা আছে এই সমস্ত অবস্থা আল্লাহ তাআলা সারহ প্রথম দিনে ঠিক করে দিচ্ছেন। বলতেছেন যে এর বাহিরে কখনো কিছু হইতে ধোবে হবে না, কখনো কিছু হইতে পারবে না। বলতেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়, সমস্ত আউলিয়া আল্লাহ একত্রিত হয়, সমস্ত গাউস কুতুব একত্রিত হয়, সমস্ত শক্তি একত্রিত হয়, সমস্ত বাদশা একত্রিত হয়, সমস্ত শক্তিশালী একত্রিত হয় এবং সমস্ত আম্বিয়া আলাইহিম সালাম একত্রিত হয় একটা গাছের পাতাকে যদি আল্লাহ না চান, কোন শক্তি নাই যে সমস্ত মাখলুক মিলে, সমস্ত মানুষ মিলে, সমস্ত সালাম মিলে একটা বাতাসের পাতাকে একটা পাতাকে হরকত দিতে পারবেন। বলতেছেন যে আল্লাহ পাকের হুকুমে হইতেছে এই কথাগুলিকে, ইমানের কথাগুলিকে, আল্লাহ পাকের বড় বড়ত্বের কথাগুলিকে, আল্লাহ পাকের সেফাত আর গুণাগুলির কথাগুলিকে এত বেশি বলা, এত বেশি বলা যাতে আমাদের অন্তরের অন্তঃস্থলে এটা ঘেটে যায় এবং অন্তরের অন্তঃস্থলে এটা বসে যায় এবং আমাদের ইমান দিন দিন বাড়তে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইমানের কথা এত আলোচনা করতেন, এত আলোচনা করতেন, ওনাদের ইমান দিন দিন বাড়তে থাকত, ওনাদের ইমানের মধ্যে পরিপূর্ণতা আসত, ওনারা মসজিদকে ইমানের মেহনতের স্থান বানাইছেন। বলতেছেন যে মসজিদ, মসজিদের মধ্যে ইমানের হালকা বসত, মসজিদের মধ্যে ইমানের মেহনত হইত, ইমানের হালকায় বসে ইমানের মেহনত করতেন, ইমানের আলোচনা করতেন। বলতেছেন যে এবং আশেপাশে কাজ করে করে এক একজন ব্যক্তিকে ওই মসজিদের হালকার মধ্যে আনি, ইমানের মধ্যে সে বসানো এবং ফজাইল শুনে ইমানের মধ্যে সে বসানোর মেহনত। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম করতেন। বলতেছেন যে এই কথাগুলি এত বেশি বলতেন, বলতেছেন যে ইমানের মজলিসে বসার ফজাইলকে শোনায় যে কোনো ব্যক্তি, দিন শিখার কোনো ব্যক্তি ইমান শিখার জন্য, বলতেছেন যে শিখানোর জন্য যদি না মসজিদের দিকে এক একটা কদম যায়, প্রত্যেকটা কদমে মকবুল হজের স্বভাব পাওয়া যায়। বলতেছেন যে ফজাইলকে এমন বেশি বলতেন, এক একজনকে এত বেশি প্রকামত করতেন, মসজিদে আনতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি বলতেছেন আমরা এই মেহনতের দ্বারা এক একজনকে প্রসামত করি, ইমানের মসজিদে আনার দ্বারা, ইমানের মসজিদে বসানোর দ্বারা আমাদের ইমান বাড়তে থাকত। বলতেছেন যে এই সাহাবাদের ইমানের উপরে কসম খাওয়া যায় তাদের ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে, তাদের ইমান এত বেশি মেহনত করছেন যে ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে, ইমান বাড়ছে, তারাও ইমানের বাইরে এত মেহনত করছেন। মসজিদে ইমানের হালকা বানানো হইত, মসজিদের মধ্যে ইমানের মেহনত হইত, মসজিদে সময় দেওয়া হইত এবং বাহিরে মেহনত করে করে কত বড় বড় সাহাবি যাদের ইমানের পরিপূর্ণতা, এরকম সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, এত বড় বড় সাহাবি বলতেছেন যে কষ্ট করে করে সাহাবাদেরকে রাষ্ট্র করে করে মসজিদের আশেপাশে ওনাদেরকে মসজিদে নিয়ে আসতেন, ইমানের হালকায় বসাইতেন, আল্লাহ পাকের বড়াই বড়ত্বের কথা শুনাইতেন, আল্লাহ পাকের আদলে ইনসাফের কথা শুনাইতেন, আল্লাহ আল্লাহ সারহর আল্লাহ পাকের আদলে ইনসাফের কথা শুনাইতেন, আল্লাহ আল্লাহ সারহ কেরকম আদলে ইনসাফ করবেন, কেরকম কেয়ামতের দিন আদলে ইনসাফ করবেন। বলতেছেন যে এই কথাগুলি এত বেশি শুনাইতেন, এত বেশি শুনতেন যাতে ইমানের মধ্যে ইমান পরিপূর্ণ হয়, ইমান বাড়তে থাকে। একটা কথা আরবি ভাষার মধ্যে এরকম আছে, যখন কোন ব্যক্তি কোন কথাকে বারবার বলতে থাকে তখন তার দিনের মধ্যে এই কথা ভেটে যায়, ইদা তাকাররা ফিলিসান তাকাররা ফিলকলব, যখন মুখে বারবার আলোচনা করতে থাকে তখন দিনের মধ্যে বসে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ পাকের বড়াই বড়ত্বের কথা, আল্লাহ জাল্লা শানহুর আদল ইনসাফের কথা, তিনি কত আদল ইনসাফ করবেন কিয়ামতের দিন, আল্লাহ জাল্লা শানহুর হুকুম কিরকম চলবে সেই দিন, আল্লাহ পাকের হুকুম চলবে সেই দিন, আল্লাহ পাকের আদল ইনসাফ কায়েম করবেন। বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহুর আদল ইনসাফের আল্লাহ পাকের রহমার করমের জোহর আর প্রকাশ হবে কিয়ামতের দিন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানহু যখন বিচার করবেন, এক দুইজন কোন না ফরমান তারা দুনিয়ার মধ্যে না ফরমানি করে আল্লাহ পাকের হুকুমে সে জাহান্নামের উপযুক্ত হওয়ার মতো আমল করে দুনিয়া থেকে গেছে, যখন তাকে ডাকা হবে এবং তার আমলনামাকে খোলা হবে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি এই আমল গুলি কাহার ভয় করছ যে তোমাকে মাঠে দিয়ে এইগুলি করাইছে, ভয় দেখাই তোমাকে এইগুলি করানো হয়েছে, এরকম হয়েছে না তুমি স্বইচ্ছায় করছো? ওই ব্যক্তি বলবে আল্লাহ জাল্লা শানহু আমি আমার স্বইচ্ছায় করছি, কেহ আমাকে কোন ভয় দেখানোর কারণে আমি করছি তা না, আমি ভয়প্রাপ্ত হয়ে এরকম করছি তা না, বরং আমি স্বইচ্ছায় করছি। তখন আল্লাহ জাল্লা শানহু বলবেন যখন তুমি স্বইচ্ছায় করছো যাও জাহান্নামে যাও, তুমি তো নাফরমানি করছো, তুমি জাহান্নামের উপযুক্ত। বলতেছেন যে এই কথা শোনার সাথে সাথে সে এমন জোরে দৌড় দিবে মনে হয় যে কোনদিনে সারাই ফেলতেছে, জেনেতে গেলে পাইবেলা মিষ্টি খতম হয়ে যাবে, এরকম জোরে সে জাহান্নামের দিকে দৌড় দিবে। আল্লাহ এই অবস্থাকে দেখবেন, দ্বিতীয় জনের দপ্তরকে খোলা হবে, তার আমল নামাকে দেখা হবে এবং তার আমল নামার মধ্যে নাফর মানের কথা বলে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এই নাফর মানিগুলি কেন করছো? সে বলবে যে আল্লাহ কোন অন্য কোন কারণে না, ভয়ের কারণে না, অন্য কিছুর কারণে না, আমি তো স্বইচ্ছায় করছি। তখন আল্লাহ তাকেও হুকুম দিলেন তুমি জাহান্নামে যাও। বলতেছেন যে এই দ্বিতীয় ব্যক্তি বড় আস্তে আস্তে যাইবে এবং সে ঈশ্বরের দিকে দেখতে থাকবে, বারবার ঈশ্বরের দিকে তাকাইতে থাকবে আর আস্তে আস্তে যাইতে থাকবে, বারবার তাকাইতে থাকবে। তো আল্লাহ জাল্লা শানহু কখন ব্যক্তিকে ডাকবেন, ডাকি জিজ্ঞাসা করবেন যে হে হে আমার বন্ধা, তোমাকে তো আমি জাহান্নামের কথা বলছি, তুমি জাহান্নামের দিকে এত দৌড় দিয়ে কেন যাইতেছিল? তখন সে বলবে আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনাকে দেখে নাই, আপনার কথাই শুনছি, তখন আপনার হুকুমের হুকুম লঙ্ঘন করে এই আজাবের এত কঠিন আজাবের ভাগী হয়ে গেছি, এখন তো আপনাকে দেখতেছি আপনি জাহান্নামের হুকুম দিতেছেন, আমি যদি এই হুকুমকে আপনাকে দেখা সত্ত্বেও এই হুকুমকে লঙ্ঘন করি তবে আমার কি অবস্থা হবে, আরো কত কঠিন আজাবের আজাব ভোগ করতে হবে, আমি এই ভয়ে জাহান্নামের দিকে দৌড়াইছি। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করবেন আল্লাহ জাল্লা শানহু হে তো হে বান্দা, তোমাকে তো জাহান্নামের কথা বলা হয়েছে, তুমি কেন এত আস্তে আস্তে যাইতেছ, বারবার আমার দিকে তাকাইতেছ, বারবার আমার দিকে তাকাইতেছ, পিছনের দিকে তাকাইতেছ? হে বন্ধু আল্লাহ, শুনেছি আপনি বড় রহিম, আপনি বড় করিম, আপনার রহমার দয়া এক একজন মায়ের রহমার দয়ার দিয়ে বেশি, দুনিয়ার যত মা আছে তাদের রহমার দয়াকে একত্রিত করলে এই পরিমাণ হবে, এর চেয়ে উঠেছেন দুজন বেশি আল্লাহ পাকের রহমার করম। বলতেছেন যে তার থেকে এক ভাগকে সমস্ত মাখলুককে ভাগ করে দেওয়া হয়েছে, তার অবস্থা আপনার রহমের কথা শুনেছি, আপনি বড় রহিম, মায়ের চেয়ে বেশি রহিম, আপনি আপনার রহমের আশায় দুনিয়ার মধ্যে তো মা যদি নাকি সন্তান আগুনে জ্বলে, একটা মা যদি নাকি দেখে সন্তান আগুনে জ্বলতেছে এরকম বেচাইন হয়ে যায়, এরকম সে অস্থির হয়ে যায় যে আমার সন্তান আগুনে পড়বে, তাকে সেখান থেকে বাঁচাইবার জন্য সে কত চেষ্টা করে। আয় আল্লাহ, আপনি তো এর চেয়ে কঠিন রহিম, আপনি তো এর চেয়ে সুখীন করিম, আয় আল্লাহ আপনার রহমের কথা আমি স্মরণ করে আপনার দিকে বারবার তাকাইতেছি। মা সন্তানকে মা সন্তানকে আগুন থেকে বাঁচাইবার জন্য যদি এত এত অস্থির হয়ে যায়, আয় আল্লাহ আপনি তো আমার আমার সাবেক আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে কিভাবে আগুনে জ্বালাইবেন? আল্লাহ সেখানে ধনুষ্ঠিপাতকে জাহির করবেন, আল্লাহ পাকের ভয়ের কারণে সে দৌড়াইছে, এই ভয়ের কারণে তাকে মাফ করে দিবেন এবং আল্লাহ শাহরুখ রহমের আশায় সে আস্তে আস্তে চলছে, এই কারণে আল্লাহ মাফ করে দিবেন। বলতেছেন যে ভাই ইমানের কথাগুলি এত বেশি বলতেন, এইভাবে বলে বলে আল্লাহ পাকের রহম আর আত্মের কথা বলে আল্লাহ পাকের ধর্মের কথা বলে বলে মানুষের দিনের মধ্যে ইমানকে তাজা করা, মানুষের দিনের মধ্যে ইমান বাড়ানোর মেহনত এত বেশি করতেন যাতে প্রত্যেকের দিনের মধ্যে ইমান বেড়ে যায়, ইমানের মধ্যে সে বসে তাদের দিনের মধ্যে ইমান এত বাড়ত এত বাড়ত। বলতেছেন যে ইমান এত বেশি মজবুত হইত। বলতেছেন যে যেমন কোন সন্তান যখন মা বাপের সাথে বাপের সাথে চলে, বাপ কোটিপতি, তখন তার কোন চিন্তা নাই আমার আব্বা কোটিপতি, আমি যেই কোনো অবস্থায় যে কোনো জিনিস চাই আমার আব্বা সব কিছু আমার জন্য ব্যবস্থা করবে। বলতেছেন যে একটা সন্তানের যদি বাপের প্রতি এত বেশি আত্মবিশ্বাস থাকতে পারে, একটা বন্দা আল্লাহ সানহুর রহমার করমের উপরে, আল্লাহ পাকের শক্তি আর ক্ষমতার উপরে, আল্লাহ পাকের আব্দুল ইনসাফের উপরে কি পরিমাণ ইয়াকিন এবং আত্মা থাকা দরকার। বলতেছেন যে ভাই সাহাবায়ে আল্লাহ সানহুর এই পেশাদার গুণাবলীর কথা এত বেশি বলছেন, বলতে বলতে ওরা ব্যক্তিদের মধ্যে ইমান বাড়তে বাড়তে থাকত, ইমানের মধ্যে সে বসে ইমানের মধ্যে সে দিকে গাছ করে গেলেন, এক একজনকে ইমানের মধ্যে সে আনার মেহনত করতেন, তো আল্লাহ আপনাদের ইমানকে বাড়াই দিত। আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে উম্মত কো মসজিদ সে জোড়া থা, উম্মত সিরফ মসজিদ মে নামাজ কে লিয়ে নহীন আতি থি, উস জমানে মে আজ তো হাল ইয়ে হে নামাজ পড়ি গই তালা পড়ে গা, মসজিদ উম্মত কে তমাম মসাইল কে হল কি জগহ থি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনে হর মসলে কে লিয়ে মসজিদ কি তরফ দৌড় লাগাই, উম্মত সারি কি সারি মসজিদ কি তরফ মুতাওয়াজ্জিহ হোনে ওয়ালি, নমাজ কে আলাওয়া কি তারিখ পে চলে যা রহে মসজিদ কে, ভাই কহাঁ যা রহে হো, বচ্চা বিমার হো গয়া হ্যায় ইসলিয়ে মসজিদ যা রহে হ্যায়, ইসলিয়ে জো বিমারি হোতি হ্যায় তো আল্লাহ কি তরফ সে পহলে আল্লাহ সে মসলা হল করা লে, উসকে বাদ মিট্টি ভর সুতকি সুতকি মিট্টি কি হোগি অগর বো দেঙ্গে উসসে ভি চিপা মিল জায়েগি। হর মসলে কে কহাঁ যা রহে হো, মসজিদ যা রহে হ্যায় ইসলিয়ে কি ফরযা হো গয়া হ্যায়, ফরযা আদা করানা ইয়ে ভি আল্লাহ কি ইখতিয়ার কি, জাদা ওয়াসি চলে যা রে, বিমারি হো গই, কর্জা হো গয়া, কোই মসলা আ গয়া, সিধে ভুখ লগি মসজিদ কি তরফ দৌড় যা রে, আর সিরফ সাহাবা হি বলে খুদ আদমি নেই কর রে, ভুখ লগি হযরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাআলা আনহা সে পুছা কি আয়েশা ঘর মে কুছ হ্যায়, আল্লাহ কে রাসূল কুছ নেই, সিধে মসজিদ কি বাবা কিরাম হো কুছ নেই, জব জরা সা ইশারা করতে থে তো কানো কে ঢের লগ জাতে, লেকিন নেই সিধে মসজিদ তশরিফ লে গয়ে, اور وہ جس کی میں جانے کے بعد وہاں اللہ سے مانگا تھا وہ بھی اللہ نے آئے کھانا دے دیا آئے پھر آئے چار اللہ نے کچھ بھیجا آئے اللہ کے رسول بھی کچھ نہیں پھر گئے پھر آئے پھر گئے پھر آئے بار بار جاتے رہے یہاں تک کہ حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ نے فرماتی ہے کہ حضور صلی اللہ علیہ وسلم کی بے چینی کو دیکھ کر کے میری آنکھوں میں آنسو آ گئے کہ اللہ کا نبی ہوئے زمین کے اوپر بھیجے کہ اتنا بیٹا بار بار مسجد جا رہے ہیں آخر حضرت عثمان رضی اللہ تعالیٰ نے تشریف لے آئے اسلام مسجد سے سیدھے گئے تھے کہاں گئے اللہ کے رسول بتا دیا سارے کے ڈھیر لگا دیے کچا مکا پہنچ جا کے لے آئے اور بیٹھ کے رونے لگے کہ کیا ہم کو روزہ سمجھا گیا ہے ذرا سا اشارہ کر دیتے تو سارے کے تو ڈھیر دیتے تھے ہمارے نبی کو یہ نعمت تو خالی نہ پہنچے تشریف لائے عائشہ اللہ نے کچھ بھی کہا ہے اللہ کے رسول آگے تشریف لائیے حضرت عثمان آئے تھے وہ بیٹھے رو رہے تھے کہ ہم کو بغیر سمجھا گیا ہے تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ عائشہ اگر تمہیں نمک کے ڈھیلے کی بھی ضرورت پڑے امت کو غیور بنایا حضور صلی اللہ علیہ وسلم نے امت کو پھٹاری نہیں بنایا ہے ذرا ذرا سے مسئلے میں بھیک مانگتے پھرو غیور بنایا عائشہ اگر تمہیں نمک کے ڈھیلے کی بھی ضرورت پڑے تو خبردار خبردار کبھی اللہ کے غیر کے سامنے ہاتھ پر پھیلانا ذلیل ہو جاؤ گی کام نہیں بنے گا. کام بنانے والی ذات تو اللہ کی, اللہ کے سامنے ہاتھ پھیلاؤ کام بھی بنے گا. عزت ہی تو حضور صلی اللہ علیہ وسلم نے مسجد سے جوڑا امت کو اپنے ہر مسئلے پہ, اور یہ بار بار جانا اس لیے تھا امت کی تعلیم کے لیے. کہاں جاؤ گے یہ عذر ہے, اس طرح سے ہٹ کر کے جہاں جاؤ گے اس کا دل بھی اللہ کے ہاتھ میں. وہ نہیں کر پائے گا جو تم چاہو گے, بلکہ وہ ہوگا جو اللہ چاہے. لہذا سیدھے مسجد کو امت, مسجد سے امت کو جوڑا. اللہ کا گھر ہے اور اللہ کے ہاتھ میں دنیا کی تمام تر مخلوق کی ساری ضرورتیں اللہ کے سب سے پورا. مسجد کی طرف اپنی ضرورت کے وقت میں آنا یہ ایمان کی علامت ہے, اللہ کی طرف آنا ہے. اور اللہ کے شہر کی طرف, مال والوں کی طرف, منصب والوں کی طرف, حاکموں کی طرف, محکوموں کی طرف, وزیروں کی طرف, منسٹر کی طرف, اللہ کے غیر کی طرف اپنا اپنی حاجت کے لیے قدم اٹھانا اور اس غیر کو اس حاجت کو پورا کرنے والا سمجھنا, اسی کا نام ہے کہ شرک کی علامت اور شرک کی بو اس کے اندر پائی جا رہی ہے. اللہ کی طرف قدم اٹھانے والا کبھی محروم نہیں ہوگا, اور یہاں دوسرے کی طرف جانے والا کبھی کامیاب نہیں ہوگا. دیکھو تو مسئلہ اللہ کے ہاتھ میں. تو حضور صلی اللہ علیہ وسلم نے امت کو ہر مسئلے میں ایک کامی نے عرض کیا کہ اللہ کے رسول ہم بحرین جانا چاہتے ہیں کاروبار کے لیے. تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ جاؤ پہلے دو رکعت نماز پڑھ لو, اللہ کی مدد ساتھ میں کر لو. آج امت ہوٹلوں سے جڑی ہے, بازاروں سے, دکانوں سے, کھیت کھلیان سے, منسٹروں سے, وزیروں سے, حکومت کے رکشوں سے, یہ سب سے جڑی ہے. اور ان سب جگہوں سے کوئی مسئلہ حل نہیں ہوتا. مسئلہ حل ہوتا ہے اللہ کی قدرت سے. اللہ کی قدرت ہی سے وہ امت کھٹی ہوئی. اللہ کی قدرت سے جوڑنے کا مطلب یہ ہے کہ مسجد سے یہ امت جڑ جائے. تو حضور صلی اللہ علیہ وسلم نے مسجد سے جوڑا تھا. امت مسجد کی طرف دوڑنے والی تھی اپنے تمام پر مسائل کے. تو کوٹیشن کے بھائی حضور اکرم صلی اللہ علیہ وسلم صحابہ اکرام رضی اللہ عنہم اجمعین کے مسجدیں محنت ساتھ جوڑتے, مسجدیں ساتھ جوڑتے صحابہ اکرام رضی اللہ عنہم اجمعین مسجدیں محنت کے اندر سمائے دیتے, مسجدیں جنہ سمائے دیتے. کوٹیشن کے آج کے امت تو شدھ مسجدیں نمازر جنہ جائے, নামাজ কেই মসজিদে যাওয়ার জরুরত মনে করে যে নামাজের জন্য মসজিদে যাইতে হবে. নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে টাকা বন্ধ হয়ে যায়. বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে সর্ব অবস্থায় মসজিদের সাথে জড়ছেন. মসজিদ হয়েছে উম্মতের সমস্ত মাসাইলকে, সমস্ত সমস্যার সমাধানের জায়গা. যত মাসাইল আছে, যত সমস্যা আছে, এই সমস্ত সমস্যার সমাধান আল্লাহ জানো মসজিদের আমলের সাথে রাখছেন. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে কোন সমস্যায় পড়তেন, যে কোন অবস্থায় পড়তেন, জোড়ায় মসজিদে যাইতেন, মসজিদের আমলকে পুরা করতেন. বলতেছেন যে এরপরে যদি এক মাটির মাটির এক কণাও নিতেন, এটার দ্বারাও আল্লাহ শেফা দিয়া দিতেন. বলতেছেন যে আজকে আমরা মনে করি ঔষধের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের অবস্থা ছিল, যখনই কোন দেহ অসুস্থ হইত, সন্তান অসুস্থ হইত, তোনারা মসজিদে যাইতেন, দুই রাকাত নামাজ পড়তেন এবং আল্লাহর নিকটে দোয়া করতেন, আয় আল্লাহ আপনি তো অসুস্থতা দিচ্ছেন, আপনি একমাত্র সুস্থতার মালিক, আপনি এই অসুস্থতাকে দূর করে সুস্থতা দিয়া দেন. বলতেছেন যেই কোন সমস্যার সমস্যায় পড়তেন, ওনারা মসজিদের সাথে ওনাদের সম্পর্ক ছিল, মসজিদের দিকে দৌড়াইতেন. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শুধু একা নয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবস্থাও তাই ছিল. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবস্থাও একই. বলতেছেন যে যখনই যে কোন সমস্যা, ওই সমস্যার মধ্যে মসজিদে যাইতেন, মসজিদের আমলকে পুরা করতেন. এক সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভোকে কাতর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে গেলেন, বললেন যে হে আয়েশা, তোমার নিকটে কিছু আছে কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যবস্থা নাই, কিছু নাই. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহার নিকটে কিছু বললেন না, মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন, আল্লাহর নিকটে চাইলেন, আবার ঘরে আসলেন. ঘরে আসি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করতেছেন, হে আয়েশা, কোন ব্যবস্থা হয়েছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার মসজিদে গেলেন একবার আসা দেওয়া করলেন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে টাইমে দেখে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থিরতা দেখে আমার চোখে পানি চলে আসে। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অস্থির হয়ে গেছিলেন বলতেছেন যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তো এমন ছিল যদি একটু ইশারা করতেন সেখানে খানার ঢের পড়ে যাইত, কিন্তু হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তালিম দেন নাই, উম্মতকে বড় আত্মমর্যাদাশীল বানাই গেছেন, উম্মতকে ফকির বানাই দেন নাই, উম্মতকে মাইয়ুর বানাই গেছেন, উম্মতকে আত্মমর্যাদাশীল বানাই গেছেন। সে আর কাহারো নিকটে কিছু চাইবে না, একমাত্র সমস্ত জরুরতে সমস্ত মাসায়েলের মধ্যে আল্লাহকে ধরবে, আল্লাহর দ্বারাই হুকুমে তার মাসায়েলের হাল হবে, এই কথা ইয়াকিনের সাথে আল্লাহর নিকটে চাইবে। বলতেছেন যে মসজিদে গেলেন, এই অবস্থায় হবে তো অনেকখানা নিয়ে আসছেন, খানার ঢের পড়ে গেল, এবং বললেন যে হুজুর যদি একটু ইশারা করতেন তাহলে তো খানার ঢের পড়ে যাইত। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জিজ্ঞাসা করলেন হে আয়েশা খানার কোন ব্যবস্থা হয়েছে? তিনি আসে আপনার অবস্থা শুনে খানার ব্যবস্থা করছেন, খানার ঢের পড়ে গেছে। তখন হজরতাহু আলিম হজরতাহু আনহাকে তালিম দিতেছেন, শিক্ষা দিতেছেন, উম্মতের তালিম, উম্মত যাতে এটা থেকে শিক্ষা নেয়। হজরতাহু আনহাকে বলতেছেন হে আয়েশা একটা নমকের দানা যদি তোমার জরুরত পড়ে তখন কাহারো নিকটে চাইবে না, মানুষের নিকটে চাইবে না, আল্লাহর নিকটে চাইবে। আল্লাহ তাআলাকে বড় পছন্দ করেন, আল্লাহর বিচারকে বড় পছন্দ করেন। মানুষের দিলের ইয়াকিন যদি এই হয়, যদি মানুষের দিলের অবস্থা এই হয় যে আমার সমস্ত জরুরত একমাত্র আল্লাহ পুরা করতে পারবেন, আল্লাহর যদি সে ফিরে বলতেছেন যে এটাকে ইমান বলা হয়, আর আল্লাহ ছাড়া যদি নাকি দিলের এই অবস্থা হয় যে আমার এই জরুরতকে অমুক মিনিস্টার পুরা করতে পারবে, আমার এই জরুরতকে অমুক ব্যবসায়ী পুরা করতে পারবে, আমার এই জরুরতকে অমুক ধনী পুরা করতে পারবে, আমার এই জরুরতকে অমুক প্রভাবশালী ব্যক্তি পুরা করতে পারবে, বলতেছেন যে মন যদি আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের দিকে যায় আমার জরুরত পুরা করার মধ্যে তাদের একটা হাত আছে, তাদের একটা শক্তি আছে, তাদের একটা ক্ষমতা আছে। বলতেছেন যে ভাই এটা ইমান হইল না, এটার মধ্যে তো সবকিছু ভুল হয়ে গেছে। উম্মতকে মসজিদের সাথে জুড়ছেন, উম্মতকে মসজিদের মেহনতের সাথে জুড়ছেন, তারা এত মেহনত করবে, এত মেহনত করবে, ইমানের এত আলোচনা করবে যাতে স্বর্গ অবস্থা তাদের দিন থেকে সমস্ত মখলুকের আস্থার বিশ্বাস বের হয়ে যায়, সমস্ত মখলুক একটা ধ্বজা থেকে নিয়ে বড় বড় মখলুক মানুষের না কোনো উপকার করতে পারবে, না মানুষের কোনো অপকার করতে পারবে। উপকার এবং অপকার একমাত্র আল্লাহরই হাতে, আল্লাহ সর্ব অবস্থায় সমস্ত মখলুকের সমস্ত জরুরতকে একাই পুরা করেন। বলতেছেন যে ভাই এই কথা এত মেহনত করা, এত মেহনত করা, মসজিদে এত সময় দেওয়া, যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদকে নিজের সমস্ত মাসায়েলের হলের দাদা মনে করে মসজিদের দিকে ফেলতেন, মসজিদে যাইতেন, আমল পুরা করতেন। বলতেছেন যে ভাই যখন আমরা এই মেহনতকে পুরা করব আমাদের দিনের ভিতরে আল্লাহর জাতের ইয়াকিন এমন বসবে যে সমস্ত মখলুক থেকে দিনের মধ্যে নৈরাশা আসি যাবে এবং আল্লাহ পাকের জাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন আর আস্থা বসে যাবে। তো আল্লাহ আমাদের আমলের দ্বারা আমাদের সমস্ত মাসায়েলের হল সমস্ত সমস্যার সমাধান করবে। দোস্তো, ঈমান কে বনে কি জগহ মসজিদে হ্যায়, বাজারো মে ঈমান পিঘলা করতা হ্যায়, বনা নাহি করতা হ্যায়। ঈমান কে ফসাদ কি জগহ জো হ্যায় ও আজ দেখে কুরআন কে আন্দর ভি আল্লাহ নে বায়ান ফরমায়ি, উনমে এক বাজার ভি হ্যায়, হামারে খাজানে ওর হামারি তিজারতে ওর হামারি দুকানে ইয়ে সারি চিজে হ্যায় কি জাহা ঈমান কে আন্দর বিগাড় আয়া করতা হ্যায়। ইসি ওজে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে উম্মত কো আপনে তমাম মাসাইল মে মসজিদো সে জোড়া থা কি ইয়াহাঁ আও ঈমান ইয়াহাঁ বনেগা, মসজিদ সে کے ماحول میں جب محنت ہوئی ہے تو ایمان کے ایسے ایسے نمونے تیار ہوئے ہیں کہ دنیا کی مثال پیش کرنے سے قاصر ہے. بازار میں دنمودیت کے نمونے ملتے ہیں, بازار میں فرعونیت کے نمونے ملتے ہیں, دہریت کے نمونے تو بازار میں ملیں گے, بازار میں کفر و شرک کے نمونے تو ملیں گے, لیکن مسجدوں کے اندر جب ہم نظر اٹھائیں گے تو وہ نمونے ملیں گے کہ آج باطل کی مثال نہیں پیش کر سکتا. مسجد کے اندر بننے والے نمونے جو ہیں جس کے پیغمبر رضی اللہ تعالیٰ عنہ مسجد کے اندر ملیں گے, فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ جیسے نمونے مسجد کے اندر ملیں گے. مسجد حضور صلی اللہ علیہ وسلم نے مسجد کے اندر تربیت کی تھی, یہ سب مسجدوں کے نمونے ہیں. اور وہ نمونے ہیں کہ ایک ایک ان میں سے ایسا ہے کہ قیامت تک کے لیے کہا گیا کہ تم ان میں سے کسی کے پیچھے چل پڑو گے تو اللہ تمہیں نجات عطا فرما دے گا. اصحابی کا نجوم میری ہر سدے تم سدے تم ایسے نمونے تیار ہوئے مسجدوں کے اندر. حضور صلی اللہ علیہ وسلم نے اس زمانے میں مسجدوں سے تربیت ہوا کرتی تھی, مسجدوں سے علم ملا کرتا تھا, مسجدوں سے سینوں میں اور سینوں سے کتابوں میں. اور آج جب مسجدوں سے رابطہ ختم ہو گیا تو ہمارے کتابوں سے علم ہمارے سینوں میں اور سینوں سے علم مسجدوں میں, زمین و آسمان کا فرق ہو گیا. اس لیے دوستو اور بزرگوں, حضور صلی اللہ علیہ وسلم اپنے ایک ایک امتی کو اپنے ہر مسئلے میں مسجد کی طرف متوجہ کرنے والے تھے, اور ایک ایک امتی اپنے تمام مسائل میں مسجد میں آ کر کے اللہ کے سامنے ہاتھ پھیلانے والا تھا. یہاں جب اس کے وسائل حل ہوتے تھے اس سے ایمان بنا کرتا تھا. فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ کے زمانے میں ایک مرتبہ قحط پڑ گیا تھا, ساری تدبیریں کہلانے قحط ختم نہیں ہوا, اور انہوں نے مصر کے گورنر کو خط لکھ دیا. حضور صلی اللہ علیہ وسلم کے گھر والے شہر والے قحط کے اندر مبتلا ہے, تم مصر کے اندر آرام سے ہو. انہوں نے کہا کہ ہم اتنا بڑا غلے کا لشکر بھیج رہے ہیں کہ جس کا پہلا وقت مدینے میں ہوگا اور آخری مصر کے اندر ہوگا. اونٹ آیا, وہ غلہ وہ پیر کے قافلہ آیا اونٹوں کا, اور سارا لشکر جو کچھ بھی تھا اونٹوں کا غلہ جو کچھ بھی لدا ہوا تھا سب تقسیم کر دیا گیا, مگر قحط ختم نہیں ہوا. ایک صحابی کے حصے میں بکری آئی تھی, انہوں نے جب اسے ذبح کیا تو اس بکری میں سے سوائے ہڈی چمڑے اور خون کی کوئی چیز اس میں سے نہیں نکلی. جب دیکھا انہوں نے یہ حال ہے کہ ہمارا رزق جانوروں کے اندر سے جو اٹھا لیا گیا تو ان کی چیز نکل گئی. ماں محمدا آئے محمد صلی اللہ علیہ وسلم, آج ہمارے اوپر یہ دن آ گئے کہ ہمارا رزق جانوروں کے اندر سے جو اٹھا لیا گیا ہے. رونے لے آنکھوں سے آنسو جاری ہو گئے, یہاں تک کہ روتے روتے آگ لگ گئی تو خود حضور صلی اللہ علیہ وسلم کی خواب میں زیارت ہوئی. جاؤ عمر کو میرا سلام کہو, کہو عمر ہم تو تمہیں بڑا عقل مند سمجھتے تھے, کیا ہو یا تمہیں یہ دوڑے آگ جیسے کھلی. عجیب رسول رسول اللہ صلی اللہ علیہ وسلم امیر المومنین حضور صلی اللہ علیہ وسلم کے قاصد کو جواب دو, بھائی کیسے قاصد ہو تم؟ تو انہوں نے بتایا کہ ہماری بکری ہم نے ذبح کی تو اس میں سے سوائے ہڈی چمڑا خون کے کچھ بھی نہیں نکلا, گوشت رام کی کوئی چیز نہیں, ہماری زبان سے چیز نکل گئی, آنکھ لگ گئی. حضور صلی اللہ علیہ وسلم کے خواب میں زیارت ہوئی, آپ نے فرمایا کہ عمر کے پاس جاؤ میرا سلام کہو, اور عمر سے کہو کہ ہم تو تمہیں بڑا قلمت سمجھتے تھے, کیا ہو گیا ہے تمہیں؟ حضرت عمر کام سے جمع کیا, بتاؤ وہ کون سی کمی میرے اندر واقع ہوئی ہے جو جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے زمانے میں نہیں تھی؟ ایک صحابی کھڑے ہوئے, ہم جانتے ہیں کون سی کمی واقع ہوئی. امیر المومنین حضور صلی اللہ علیہ وسلم کا معمول یہ تھا کہ اپنا چھوٹا بڑا حال, کوئی بھی مشکل کوئی پریشانی آپ کے سامنے آئی تو سیدھے آپ کے مسجد کی طرف پہنچ چکی, سیدھے مسجد سے سیدھے کسی کے اوپر اپنی مصیبت کو ظاہر نہیں کیا, اپنے ہر مسئلے میں مسجد کی طرف دوڑ لگانے والے تھے. امت کو بھی تعلیم دی کہ اپنے ہر مسئلے کو لے کر کے مسجد میں جاؤ, مسجد اللہ کا گھر ہے, اللہ کے سامنے اللہ کے ہاتھ سے تمہارے سارے مسائل ہیں. حضور صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو بھکاری نہیں بنایا, تالیوں سے نہیں جوڑا, منہ کو مار کے نقصوں سے نہیں جوڑا, ادھر متوجہ نہیں کیا, یہود اور نصارہ کا بھکاری نہیں بنایا جو رہا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے امت. آج مسجدوں سے تعلق ختم ہونے کی وجہ سے امت یہود اور نصارہ کی بھکاری بن کر کے رہی. حضور صلی اللہ علیہ وسلم نے مسجد سے جوڑا, حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ سے کہا کہ حضور کا معمول تو مسجد کی طرف تھا, آپ نے جب آپ کے اوپر اللہ نے ایک حال بھیجا ہے تو آپ نے مسجد کی طرف توجہ کرنے کے بجائے مصر کے گورنر کے سامنے بھیڑ کے لیے ہاتھ پھیلائے. یہ فرق آیا ہے. حضرت عمر کی چیزیں نکل رہی. اعلان کیا کہ صبح چلو. سب مدینے سے باہر گئے, ننگے پیر ننگے سر, جانور بھی, بچے بھی, چھوٹے بھی, بوڑھے بھی. جا کر کے وہاں اس خطبہ کے بعد پھر اللہ سے مانگا ہے, اللہم انا نستغفرک و نستسقیک. اے اللہ, لغزش اور بھول عمر سے ہوئی ہے. حال کے وقت میں تیرے گھر کی طرف نہیں آیا بلکہ مخلوق کی طرف ہاتھ پھیلایا ہے. یہ عمر کی غلطی اور کوتاہی ہے. اے خدا, اس عمر کی کوتاہی کی سزا مدینے والوں کو نہ دے. اے اللہ, حضور کے گھر والوں کو یہ سزا نہ دے. بچے پیاسے ہیں, زمینیں پیاسی ہیں, جانور پیاسے ہیں. اے خدا, میری غلطی کی سزا ان کو نہ دے, معاف کر دے اللہ اپنے کرم سے, اور ان پیاسوں کو پانی عطا فرما دے. ابھی یہ دعا مانگ رہے تھے کہ آسمان پر عمر کے ٹکڑے نظر آئے, اور ان عمر کے ٹکڑوں میں سے آواز آ رہی تھی, اے عمر, تم نے اللہ سے مدد مانگی, اللہ نے تمہارے لیے مدد دی. اتنی بارش ہوئی, اتنا غلہ پیدا ہوا کہ سارا کہتا ہے دور ہو گیا. مدینے میں کبھی اتنی پیداواری نہیں ہوئی. تو حضور صلی اللہ علیہ وسلم میں عرض کر رہا تھا, حضور صلی اللہ علیہ وسلم نے امت کو مسجد سے جوڑا تھا, اللہ کے گھر سے جوڑا تھا, یعنی اللہ سے جوڑا تھا, خانہ سے جوڑا تھا, مخلوق سے نہیں جوڑا تھا. تو بولتے سن جی بھائی, আমরা মানুষের নিকটে মানুষের দিকে না যাওয়া বলতেছেন যে আগে বলতেছিলেন যে যখন নাকি আমরা আমাদের জরুরতে মানুষের দিকে নিকটে যাইব, মানুষের কাছে চাইব, আমাদের দরকারে মানুষের নিকটে যাইব, মানুষের কাছে চাইব, তখন আল্লাহ সেখানে আমাদেরকে জলিল আর অপমান অপদস্থ করলেন. আর আল্লাহ যদি আল্লাহর দিকে যাই, আল্লাহর নিকটে যাই, তো আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা বানাবেন এবং আমাদের জরুরতকে কুদরতের দ্বারা পুরা করবেন. বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মসজিদের মেহনতের সাথে জুড়ছেন, মসজিদকে মসজিদের আমলের সাথে জুড়ছেন. ওই মেহনতের দ্বারা, মসজিদের মেহনতের দ্বারা এক একজন ব্যক্তি এমন তৈরি হয়েছে আজকে দুনিয়া তার মিসাল আর তার বোমা দিতে পারে না, তার মতো মানুষের প্রমাণ দিতে পারে না. এত বড় বড় হাতে আল্লাহ মসজিদের মেহনতের দ্বারা তৈরি করছেন. বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম জায়গা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা যে মসজিদ, ওই মসজিদের মেহনতের সাথে, ওই মসজিদের সাথে উম্মতকে জুড়ছেন. উম্মতের যত মাসাইল আসবে, উম্মতের যত সমস্যা আসবে, এই সমস্ত সমস্যার সমাধান সে মসজিদের আমলের দ্বারা. মসজিদের যাবে, আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর নিকটে চাইবে, আল্লাহ তার আমলের উপরে তার মাসাইলকে হল করে দেবেন, সমস্যাকে সমাধান করে দেবেন. বলতেছেন যে ইমানও বাড়তে থাকবে, তার মধ্যে পরিবর্তন আসতে থাকবে এই মেহনতের দ্বারা. মাইনের মতো এত বড় বড় হাতটি তৈরি হয়েছে. বলতেছেন যে ভাই, বাজার হয়েছে মানুষ নষ্ট হওয়ার জায়গা, সেখানে বলতেছেন যে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হয়েছে বাজার. এই বাজারের মধ্যে দুনিয়ার নকশা, এই বাজারের মধ্যে জিনিসের নকশা, এই বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্যের নকশা, এই বাজারের মধ্যে বলতেছেন যে ভাই, মানুষের ইমান নষ্ট হওয়ার জিনিসের নকশা, এই বাজারের মধ্যে নম্রদীয়তার অবস্থা পাওয়া যাবে, এই বাজারের মধ্যে কারণীয়তার অবস্থা পাওয়া যাবে, এই বাজারের মধ্যে দেহারিয়তের অবস্থা পাওয়া যাবে, এই বাজারের মধ্যে মানুষ কোনোদিন বনতে পারে না, মানুষ তো বনবে মসজিদের আমলের দ্বারা, মসজিদের মেহনতের দ্বারা. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে মসজিদের মেহনতের সাথে জুড়ছেন. আজকে উম্মত মসজিদ থেকে আলোক হওয়ার কারণে, আজকে উম্মতের সম্পর্ক মসজিদ থেকে ছিন্ন হওয়ার কারণে, আজকে উম্মত মসজিদের আমল থেকে দূর হওয়ার কারণে আজকে উম্মতের এই অবস্থা. বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এমন মেহনতের উপর উঠাইছেন, মসজিদের আমলের উপর উঠাইছেন. ওনারা মসজিদের মধ্যে সময় দিতেন, সেখানে তালিমের হালকা বসত, সেখানে ইমানের হালকা বসত. ওই মেহনতের দ্বারা এমন এমন হাতটি তৈরি হয়েছে, এমন এমন ব্যক্তি তৈরি হয়েছে আজকে দুনিয়া অক্ষম, এই ধরনের ব্যক্তির প্রমাণ দেওয়া, এই ধরনের ব্যক্তির মিসালকে দেওয়া হতেছে যে ওই মসজিদের মেহনতের দ্বারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মত হস্তি তৈরি হয়েছে, ওই মসজিদের মেহনতের দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মত হস্তি তৈরি হয়েছে, ওই মসজিদের মেহনতের দ্বারা সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এক মসজিদ তৈরি হয়েছে, এক জামাত তৈরি হয়েছে। এই জামাত আল্লাহর নিকটে এত মকবুল আর প্রিয়, তাদের ইমানের অবস্থা এমন, তাদের আমলের অবস্থা এমন, তাদের জিন্দিগির অবস্থা এমন, এমন পর্যন্ত এই ব্যক্তি এমন সাহাবীর কোন সাহাবীর অনুকরণ অনুসরণ করবে সে হেদায়তের রাস্তা পেয়ে যাবে, সে নাজাতের রাস্তা পেয়ে যাবে। মসজিদের মেহনতের দ্বারা সাহাবাদের এত বড় বড় হাস্তিকে তৈরি করছেন, বলতেছেন যে যখন অম্মদ মসজিদের মেহনতের থেকে সরবে তখন তাদের উপরে অবস্থা আসবে, আবার মসজিদের দিক আমলের দিকে যখন ফিরবে আল্লাহ এই অবস্থাকে দূর করবেন। বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের উপরে সাহাবাদেরকে আল্লাহ নমুনা বানাইছেন, সাহাবাদের আমল কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নমুনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক সময় দুর্ভিক্ষ দেখা দিছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুর্ভিক্ষ দেখে বলতেছেন যে দুর্ভিক্ষের অবস্থা এরকম, মদিনার মধ্যে খুব অভাব অনটন চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর নিকটে চিঠি পাঠাইছেন যে মদিনার এই অবস্থা, আর তুমি মিশরের মধ্যে ভালো অবস্থায় চলতেছ, তোমার কি একটু মনে ওঠে না? বলতেছেন যে এই কথার পরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠাইছেন, হে আমিরুল মুমিনিন, আমি এত সম্পদ এত খানার জিনিস আমি পাঠাইব যে একটা ওট মদিনার মধ্যে পৌঁছবে এবং শেষ ওট মিশরে থাকবে, এত এত পরিমাণ আমি আপনার জন্য পাঠাইতেছি। বলতেছেন যে পাঠানো হয়েছে, মদিনার মধ্যে আসছে, মদিনার মধ্যে সমস্ত ওটের খাওয়া দাওয়া গুলিকে ওটের বহনকৃত খাওয়া দাওয়া গুলিকে বন্টন করে দেওয়া হয়েছে, কিন্তু অভাব যাইতেছে না, অভাব খতম হইতেছে না। বলতেছেন যে এক সাহাবীর ভাগে একটা বকরি পড়ছে, তিনি জবাই করছেন, জবাই করে দেখে দেন, দেখেন যে চামড়া এবং হাড্ডি আর রক্ত ছাড়া তার মধ্যে কোনো গোশত নাই। ওই সাহাবের মুখে দিয়ে চিৎকার বাহির হয়ে গেছে, মা মুহাম্মাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের এই অবস্থা, আজকে আল্লাহ জাল্লা শানহু আমাদের রিজিক জানোয়ার থেকে পর্যন্ত উঠাই দিচ্ছেন, এই জানোয়ারের কষ্ট মানুষের রিজিক ছিল, আয় আল্লাহ জানোয়ারের রিজিক জানোয়ার থেকে পর্যন্ত আমাদের রিজিক উঠাই দিচ্ছেন, আয় আল্লাহ আমাদের উপরে রহম করেন। বলতেছেন যে তিনি কাঁদতেছিলেন, হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। বলতেছেন যে কাঁদতে কাঁদতে ওনার ঘুম আসে গেছে, ঘুমে স্বপ্নে দেখতেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলতেছেন যে অমরকে বলো আকলমান মানে করছিলাম, আয় অমরের কি হয়েছে? তিনি এই স্বপ্ন থেকে দাবি গেলেন, দাবার পরে দৌড়াই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে গেলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর পাঠানো দোষের জবাব দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর তখন বললেন যে তুমি কিভাবে নবীর পক্ষ থেকে কাছে? বললেন যে আমি, আমার এই ঘটনা হয়েছে, আমি স্বপ্নে দেখেছি হুজুর একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিরুল মুমিনিন ওমরের কি হইল? আমি তো তাকে বড় বুদ্ধিমান মনে করছি। বলতেছেন যে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয় আমার কি হয়েছে? এবং সাহাবাদেরকে বললেন যে আমার কোন আমলের মধ্যে হুজুর একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন দেখছেন, বলে তো দেখি তোমরা। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়াই বললেন হুজুর একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো যখনই কোন অবস্থা সামনে আসত আমরা মসজিদের আমলের দিকে যাইতাম, মসজিদে আমল করতাম, আল্লাহর নিকটে চাইতাম, আল্লাহ জাল্লা শানহু আমাদের আমলের দ্বারা, আমাদের আল্লাহর দিকে ফেরার দ্বারা, মসজিদের দিকে ফেরার দ্বারা, মসজিদের আমলের দিকে ফেরার দ্বারা আমাদের সমস্যাকে সমাধান করতেন। হে আমার, হে আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর নিকটে যাওয়ার চেয়ে আপনি গভর্নরের নিকটে চাইলেন, মিশরের গভর্নরের নিকটে চাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বড় মর্মাহত হয়ে গেলেন এবং সমস্ত সাহাবাদেরকে নিয়ে, মদিনাবাসীদেরকে নিয়ে, যার মধ্যে ছোট ছোট বাচ্চা পর্যন্ত ছিল, ছিল, জীব জানোয়ার পর্যন্ত ছিল, সবাইকে নিয়ে ময়দানের দিকে রওনা দিলেন ইস্তেসকার নামাজ পড়ার জন্য। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আয় আল্লাহ, ওমর তো গুনাহ করছে, ওমর তো আপনার হুকুমকে লঙ্ঘন করছে, ওমর তো গুনাহ করছে, আয় আল্লাহ, এই ওমরের গুনার শাস্তি আপনি মদিনাবাসীকে দিবেন না, এই ওমরের গুনার শাস্তি আপনাদের মতো হারামদেরকে দিবেন না, আয় আল্লাহ, ওমরের গুনাকে মাফ করে দেন, আমাদের অবস্থার পরিবর্তন করে দেন, সমস্যাগুলি সমাধান করে দেন। বলতে সঙ্গে এমন ভাবে কাঁদতেছিলেন, এমন ভাবে কাঁদতেছিলেন, আয় আল্লাহ, আমার গুনাকে মাফ করে দেন, আমার গুনার কারণে মদিনাবাসীকে আপনি কষ্ট দিবেন না। বলতেছেন যে কানতে কানতে যখন দোয়া করতেছিলেন, ইস্তিগফার নামাজ পড়ে আল্লাহর নিকটে চাইতেছিলেন, তো আল্লাহ ম্যাগ পাঠাই দিতেন, ম্যাগের থেকে আওয়াজ শোনা যাইতেছে, হে ওমর, আপনার জন্য আল্লাহর সাহায্য এসে গেছে, আল্লাহ সাহায্য পাঠাই দিতেন, আল্লাহর সাহায্য আসে গেছে, বিশ্ববর্ষণ হয়েছে, আল্লাহ সংগঠন হো মদিনার অবস্থাকে দূর, মদিনার সমস্যাকে সমাধান করে দিয়েছেন, মদিনার অভাব দূর করে দিয়েছেন। বলতেছেন যে ভাই, যখন মানুষ আল্লাহর দিকে ফিরবে, যখন মানুষ আল্লাহর নিকটে ফিরবে, তো আল্লাহ জাল্লা শানহু তার সমস্যাগুলির সমাধান করে দেবেন। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ফকির আর কাঙ্গাল বানাই যান নাই, উম্মতকে কাহাকে কাহারো ধরার জন্য কাফেরের মুশরিকের দিকে ফিরবে, কাফের মুশরিকের ধরনা ধরবে, এরকম উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাই যান নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মসজিদের সাথে জুড়ছেন, মসজিদের আমলের সাথে জুড়ছেন, মসজিদের আমলের মেহনতের সাথে জুড়ছেন। বলতেছেন যে আজকে আমরা মসজিদের আমল থেকে দূরে সরে যাওয়ার কারণে, মসজিদের আমল থেকে আমরা সরে যাওয়ার কারণে আজকে আমরা বলতেছেন যে কাফের মুশরিকের নিকটে লাঞ্ছিত হইতেছে, কাফের মুশরিকের নিকটে বেইজ্জত হইতেছে, তাদের নিকটে আমরা হাত পাতি লাঞ্ছিত হইতেছে। এই উম্মত যখন আবার আল্লাহর দিকে ফিরবে, মসজিদের আমলের দিকে ফিরবে, মসজিদের দিকে যাবে, মসজিদের আমলের উপর উঠবে, মসজিদের আমলের জন্য উম্মতকে তৈয়ার করবে, তখন আল্লাহ এই উম্মতের অবস্থাকে পরিবর্তন করে দেবে। মসজিদ সে জুড়ি হুই থি আপনার সারে মসাইল মসজিদ সে হল করানো বালি কি সামনে হাত ফেলানো বালি নেই জব তালুক মসজিদ সে টুটতা হে উম্মত পুরী কায়নাত কে অন্দর ভিখারি বনকে রহে হর মসলে মে নাম ভি কেসে কি সামনে কোই কিসি কে সামনে হাত ফেলায়ে ওকে ঘুম রহা আর কহিন কোই মসলা হল নেই হো রহা ইসলিয়ে দোস্তো আজ তক জো কুছ হমসে ইস সিলসিলে মে লম্বিশ হুই হে আর কোতাহি হুই হে আল্লাহ আপনে করম সে উসে মাফ ফরমায়ে ইসলিয়ে হমারে বড়ে কহতে হে কি মসজিদ মে ঈমান কে হলকে কায়েম করো তাকি ঈমান কে অন্দর তাজগি রহে রোজানা ঢাই ঘন্টে আমারে মসজিদ মসজিদ কে আমারে দাওয়াত কায়েম করতে হুয়ে এক এক কো নকদ উঠা করকে মসজিদ কে অন্দর লা করকে জোড়না ইয়াহ ফজাইল আর মুনতাকাব হাদিস কে জরিয়ে সে তালিম কে হলকো মে ইন সব কো জোড় করকে আর ফির উসকে বাদ উসকি তসকিরে করনা আর ফির ইস মেহনত কো লে করকে সিরফ ইয়েই নেই হামারে অন্দর ইয়ে ঈমানে কুওয়ত পেদা হো উসকে লিয়ে দুনিয়া কে গোশে গোশে মে কোনে কোনে মে চপ্পে চপ্পে মে ঈমান কো লে করকে জিতনা ফিরেঙ্গে আল্লাহ পাক কো ঈমান কি মায়া ও ঈমান কি দৌলত ধীরে ধীরে হামারে অন্দর পেদা ফরমা দেঙ্গে তো ইসলিয়ে পিছলি জিন্দগি আব তক কি জো কুছ হ্যায় আল্লাহ উসকো হমে মাফ ফরমা দে আর আইন্দা কে লিয়ে তয় করো কি উস ওয়াক্ত তক জেল সে নেই বৈঠেঙ্গে জব তক ইয়া তো ঈমান কি ইয়ে হকীকত হামারে অন্দর পেদা হো যায়ে ইয়া মেহনত করতে করতে হামি হজুরিয়া সে রোক কর সকতে তো বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতকে মসজিদের আমলের সাথে জুড়ছেন, মসজিদের মেহনতের সাথে জুড়ছেন, উম্মতকে এরকম ভিখারি বানা যান নাই যে উম্মত মানুষের কাছে হাত পাতবে, উম্মত কাফের মুশরিকের কাছে হাত পাতবে, উম্মত বিভিন্ন জরুরতে তার মানুষের মোহতাজের মুখাপেক্ষি হবে, মানুষের নিকটে চাইবে, মানুষের নিকটে হাত পাতবে, আর সে জলিল আর অপমান অবগ্রস্ত হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কাহারো মুখাপেক্ষি বানাই যান নাই, উম্মতকে মসজিদের আমলের সাথে জুড়ে গেছেন, মসজিদের আমলের উপর উঠে গেছেন, মসজিদের মেহনতের উপর উঠে গেছেন। বলতেছেন যে ভাই, আজকে উম্মত মসজিদ থেকে কাটে যাওয়ার কারণে, মসজিদের মেহনত থেকে কাটে যাওয়ার কারণে, আজকে উম্মত মসজিদের আমলের থেকে কাটে যাওয়ার কারণে, আজকে দাঁড়ে দাঁড়ে শেখার কারণে, আজকে উন্নত যুগে যারা প্রমাণ অবতস্থ হইতেছে তাদের কোন সমস্যার সমাধান হইতেছে না, সমস্যার সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত আবার উন্মাদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আমলের দিকে না আসবে। এই জন্যই আমাদের বুজুর্গরা আমাদেরকে বলতেছেন যে আমরা মসজিদের আমলের সাথে জড়ে মসজিদকে আমলের দ্বারা আবাদ করে বলতেছেন যে এই জন্য বলা হইতেছে প্রতিদিন আড়াই ঘন্টা সময় দিয়ে মসজিদ আবাদের মেহনতের দ্বারা মসজিদের মধ্যে তালিমের হালকা কায়েম করে, মসজিদের মধ্যে ইমানের হালকা কায়েম করে সেখানে ফজাইলের তালিম এবং মুনতাকাল আহাদিসের তালিম হয় এবং এক একজন উম্মতকে খোশামত করে, এক একজন ব্যক্তিকে খোশামত করে ওই হালকায় আনি এবং তাদেরকে ওই হালকা ইমানের হালকা বসাই যাতে তাদের ইমানও বাড়তে থাকে, আমাদের ইমানও বাড়তে থাকে। আমরা যখন তাদেরকে খোশামত করব, তাদেরকে মসজিদের হালকার মধ্যে আনব এবং তাদেরকে মসজিদের হালকায় বসাইব, তাদেরকে তালিমের হালকায় বসাইব, ইমানের মজলিসে বসাইব, তখন তাদের ইমানও বাড়তে থাকবে, আমাদের ইমানও বাড়তে থাকবে। এজন্য আমাদের বড়রা এই কথা বলেন, আমরা প্রতিদিন মসজিদের মধ্যে ইমানের হালকা কায়েম করে মসজিদের আমলকে মসজিদকে আমলের দ্বারা আবাদ করে মসজিদের মধ্যে তাজিমের হালকা হয়, মসজিদের মধ্যে ইমানের হালকা হয়, আশেপাশে মেহনত করে এক একজন উম্মতকে এক একজন মুসলমানকে খোশামত করে ওই আমলের মধ্যে উঠায়। বলতেছেন যে এই মেহনত করতে করতে আমাদের ইমান এত বাড়তে থাকে এত বাড়তে থাকে। বলতেছেন যে ভাই ইমান বাড়তে বাড়তে এবং তারাও যখন তাজিমের হালকা বসে তাদের পেট তৈরি হয়, তাদেরকে তশকিল করে তাদেরকে তৈয়ার করে এই উম্মতের জিম্মাদারি বোঝাই, তাদেরকে সময়ের জন্য তৈয়ার করে এবং আমরাও শুধু মসজিদের তালিমের হালকা বসে বলতেছেন যে আমাদের ইমান বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে যে আমরা আমাদের ওই ইমানের উপরে পুরা দুনিয়ায় এই মেহনতকে পৌঁছানোর জন্য পুরা দুনিয়া আমরা ফিরতে থাকবো, দেশকে দেশ ছুটতে থাকবো, দুনিয়ার আনা ঠিকানাতে ফিরতে থাকবো এবং আমাদের ইমান বাড়তে বাড়তে বলতেছেন যে ওই ইমান পর্যন্ত পৌঁছবে যে ইমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করি অর্জন করছেন, আর না হয়তো আমরা মেহনত করতে করতে আমাদের মৃত্যু এসে যাবে। বলতেছেন যে ভাই এই জন্য আমরা এই কথা নিয়ত করি যে আমরা মেহনত করতে করতে আল্লাহ করে আমাদের ইমান বাড়তে বাড়তে পুরা দুনিয়ার মধ্যে মেহনতের জিম্মাদারি পুরা করতে থাকি, আর ইমান বাড়তে বাড়তে আল্লাহ ওই পর্যন্ত আমাদের পৌঁছাই দেন, আর না হয়তো মেহনত করতে করতে আমাদের মৃত্যু এসে হিম্মত করে ভাই যারা ফরমায়ে হাত উঠায় আমি তশকিল হোক তো আপনি নাম তশকিল কে পাশ যা করকে লিখা দে তাকি উনকি তরতিব আমি মাননি শুরু হয়ে যায়। ভাই যারা আমরা দাঁড়াইছি সবাই নিয়োগ করছি, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় তশকিলের যে জামাত আছে ওই জামাতের নিকটে যাই, তাদের নিকটে নাম রাখাই যাতে আমাদের জামাতে বানানো সহজ হয়, আমরা জামাত বন্দি হয়ে যাই। এই জন্য বলতেছেন যে যারা আমরা নাম রাখাইতেছি যারা আমরা নিয়োগ করে দাঁড়াইছি তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে যাই, আমাদের তশকিলের জামাতের সাথে সাক্ষাৎ করে সেখানে আমাদের তরতিব কায়েম করে জামাত বানাই একে অপরকে একে অপরকে প্রেয়ার করতে করতে দাওয়াত দিতে দিতে আমাদের সময় পুরা হয় এবং আমরা হুজুর সিনজা থেকে পারবে নামাজেরও তৈরি করব এবং একে অপরকে দাওয়াত দিতে থাকব, নিজে প্রেয়ার হয়ে অন্যকে প্রেয়ার করি মেরে মোহতারাম যাতে আল্লাহ আমাদের আমলকে মেহনতকে পুরা করে দেন। এই জন্য খুব দাওয়াত দিব, একে অপরকে প্রেয়ার করব, একে অপরকে তশকিল করব যাতে কোনো ব্যক্তি বাদ না যায়, মেহনত আমরা পুরা করি করেন বাড়ির দাঁত আল্লাহ তিনি দিন তৈয়ার করে দিবেন এবং নগদ আমার রাস্তা বের হওয়ার জন্য এক একজন হিম্মতকে বাড়াই দেবেন। এখন ইউনিট জরুরত থেকে ফারেজ হয়ে তশকিলকে পুরো করে এবং ইউনিট জরুরত থেকে ফারেজ হয়ে নামাজের জন্য তৈরি নেই ইনশাআল্লাহ অক্ট মতে আগান হবে ছয় চারটা ইনশাআল্লাহ আসরের জামাত দাঁড়ায় যাবে অক্ট মতে আগান হবে ছয় চারটা ইনশাআল্লাহ আসরের জামাত দাঁড়ায় যাবে কয়টা বাজে বাবা? আসছেন? বাকি আছে আমল, সেটা একটু করে আজকে এইটার আমলটা আমাদের জন্য করবে। কারোর কাছে চাওয়া না, আল্লাহর দিক মতজ্জন হওয়া, অসুখ হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর দিককে মতজ্জন হয়ে অসুখ বিসুখ সব আল্লাহর থেকে হয়, আর সাহায্য আল্লাহর কাছে। কোন মানুষ মুক্তি হব করা যাবে না, মানুষ মুক্তি করিও না, কাউকে বলিও না। অফিস করেছি যে আমার পেমেন্টটা দিলে ভালো হয়, কে মধ্যে আমার এটা আমার অধিকার ওইখানে বলে আমি সেখানে কনসালটেন্সি করছি, সেটা দেয় না তো এক মাস দুই মাস তিন মাস পরে হয়তো একটু টাইমলি দিলে, এবং যেজন রিপোর্ট যেটা সেটা কালকে ফরেনারের সাথে বসে রিপোর্টগুলি চারজন কনসালটেন্ট আমি নিজেই সেটা প্রেজেন্ট করেছি, প্রেজেন্ট করে সব করে দিচ্ছে, তারপরে দুটো কম্পাইল করে রাত ১১টা পর্যন্ত সেই দুটো কম্পাইল করে একটা করেছি, করে আজকে আবার রাত্রি আল্লাহ ব্যাক করে যায়, সেটা আবার মেসেজ করে পাঠায় কালকে সকালবেলা। আবার ডিসিজি, ইকো, আল্ট্রাসোনোগ্রাম এগুলি সিএনএস থেকে করায় রাত্রে আবার স্কুলের কাছে। ভালো আছে? আমার সাথে সাথে কেড়ে নিয়ে যায়, আমাদের পানি দিতে গেছে চাকরি খেয়ে লাগে পাঁচটা নেন, পাঁচটার উপরে পাঁচটা পান গুনেন, সুপারি অল্প অল্প দিয়ে না, শুকনো সুপারি তো চাবাইতে পারবে না, এইটা দিয়ে না, একই জর্দা দেন, অল্প অল্প নিয়ে না, কারণ ভ্যারাইটিস জর্দা মিক্স তো, তাই মাথা গুজিয়ে গেলে সে কেলাবার গুজে কেরাম অসুবিধা নাই। কৃপা কৈছিল গুরু আপনি এনে কে বুঝলেন না ওজা যাই না ওজা জায়গা নাই তো কে কৈছে জায়গা আমি তো হুজুরের পাশে ছাড়া থাকবো না কত জায়গার অভাব নাই হুজুরের পাশে আমি কইলাম যে আপনার পাশে হুজুর লগে পাশে তো আমি আপনি জানেন আমি সেরে যাই হুজুরের পাশে শুনে এত কয় না আমার গোষ্ঠ দিলে আমি সেরে যাই এত আমার কয় না কোন লাভ এটা জানলে তো কবে বিছানা ফালাই দিতাম কোন লাভ আপনি চলে যান আমার পুষিয়ে দিলে চলে যান ভাল লাগে না পানের দোকানদার ছিলেন নাকি তোমার বাপে বানাই দেহি তো বিকেলে ছিলেন দেহি না আমাকে ভাল লাগে না একলা একলা আর দিও না খুব খারাপ জ্বরটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমি মনে করছি যে লুকাই লুকাই খাইয়া কয়টা পান বাসাইয়ে বাসায় নিয়ে যাম যাই কমু যাই বরকতি পান আবার কিনে আনাইবেন এটি রেখে দিবেন একটা আমার শুকনো সুপারি মুখে দিলে এতগুলো হয়ে যায় এন খাই দাও দে জিনিসটা কেমন বড় দানা আছে না এই দাও দে বড় বড় একটা দানা খাও দে বড় পাতার মতো বিভিন্ন নাম হাকিমপুরি তারপর রতন তারপর ইন্ডিয়ান সব মিলে শুন সব বোর্ড একত্র করিয়া এই এই বোর্ড একত্র করো আর একটা ও এটা বন্ধ করে কিভাবে জানেন রেকর্ড ক্যামেরা বন্ধ করে অন অফ এর কিছু লেখা নাই হ্যালো, ও লাল অফ হয় না, এই যে এটা বুঝছেন, আর এটা অন হতে পারে, দুটোর একটা হতে পারে, কোনটা এটা অফ না অন আমি জানি না, হ্যাঁ সেটাই দরকার নাই, আনন্দদেবের কাছে, হ্যাঁ ওই যে ওই যে এটা কে, সে নাম বলেন আমি দেখাই নি, তুই কোথায় খাস, হ্যাঁ ছাত্র নাকি, না রেড সিগন্যাল অলওয়েজ অফ, বুঝছেন, তাই কি কি করবো, এদিকে ঠেলে দিবো, রেড ই থাক, শেষ হয়ে গেছে তো এখন রেডেই থাক, লোকেরও চাপ হইল, লোকেরও চাপ হইল, আপনার গরমও বাড়লো, এখন লোকও চলে যাচ্ছে, আপনার ভাই দোস্ত আর বুঝে গেল, যে আল্লাহ কি একটা রাস্তা বাইর করে দিচ্ছে, রাস্তা না থাকলে কোথায় থাকতাম, দুনিয়াবি সুখ শান্তিতে থাকতেন, কি সে সুখ শান্তি আছে, হোটেল শেরাটন সুন্দরবন তারপরে সোনারগাঁ সুইমিং পুল, সুইমিং পুলে সাত চাইতেন এখন, আপনার মতো লোকেরা তো সুইমিং পুলে যায় বিকেলে, আমার একবার নিয়ে গেছে এক লোক, তাহলে সব কথা তো রেকর্ড হয়ে গেছে, জানি না কি জরুরি কথা কইছেন। বলা বলি করছি এটা কি আপনি অফ করা, ওইটা সেভ করা যাবে না?